الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما جزاء الذين يحاربون الله ورسوله ويسعون في الأرض فسادا أن يقتلوا أو يسلبوا أو تقطع أيديهم وأرجلهم من خلاف أو ينفوا من الأرض ذلك لهم خزي في الدنيا ولهم في الآخرة عذاب عظيم وقال رسول الله صلى الله عليه وسلم المسلم من سلم المسلمون من لسانه ويده أو كما قال عليه الصلاة والسلام শ্রদ্ধেয় সভাপতি হযরত উলামায়ে কেরাম, সম্মানিত সুধি সমাজ, আপনারা বিজ্ঞাপনে দেখে থাকবেন আমার আলোচ্য বিষয় আল কোরআনের দৃষ্টিতে সন্ত্রাস ও প্রতিরোধের উপায়। তাই আমাদের প্রথমে বুঝে নিতে হবে সন্ত্রাস কাকে বলে, কারণ বর্তমান বিশ্বের সবচেয়ে বড় সমস্যা হলো সন্ত্রাস। বরং তার চেয়েও বড় আন্তর্জাতিক পর্যায়ে যত সন্ত্রাস চলছে প্রায় সবগুলি সন্ত্রাস চলছে সন্ত্রাস দমনের নামে। এটা বড় অপকৌশল, মারাত্মক অপকৌশল। সন্ত্রাসের নামে সন্ত্রাস চালালে সরল মানুষ সতর্ক হওয়ার সুযোগ পায়, সন্ত্রাস দমনের নামে সন্ত্রাস চালালে সরল জনতা দুঃখ পায়। বড় জটিল সমস্যায় পরিণত হয়েছে বর্তমান দুনিয়ার সন্ত্রাস। তাই সন্ত্রাস কাকে বলে, সন্ত্রাস কত প্রকার, কি কি এবং সেগুলি দমনের ব্যবস্থা কি, আর সন্ত্রাস দমনের দায়িত্বটা কার, এই সব দিক আমাদের সবিস্তারে বুঝতে হবে আল কুরআনের আলোকে। সন্ত্রাস এমন একটা জিনিস যেটাকে কুরআনের ভাষায় ফাসাদ ফিল আর্দ বলা হয়। ফাসাদের অর্থ বিনষ্ট, ফাসাদের অর্থ বিনষ্ট, বিনষ্ট। আল আর্দ পৃথিবীকে বলা হয়, জমিনকে বলা হয়। এখানে জমিন বলে জমিনের বাসিন্দা বোঝানো হয়। ফাসাদ ফিল আরদের মর্ম হল সন্ত্রাস, এমন একটা জিনিস যার দ্বারা পৃথিবীর বাসিন্দা মানুষের সমাজের শান্তি শৃঙ্খলা বিনষ্ট হয়ে যায়। যে কর্মকাণ্ডের দ্বারা শান্তিপ্রিয় মানুষের সমাজের শান্তি শৃঙ্খলা বিনষ্ট হয়ে যায়, এমন একটা কর্মকাণ্ডের নাম সন্ত্রাস। এটা সন্ত্রাসের মোটামুটি পরিচয়, পরিপূর্ণ সংজ্ঞা নয়। এটা সন্ত্রাসের কমপ্লিট ডেফিনেশন নয়। এবং আমার জানা মতে বর্তমান দুনিয়ার যারা যারা সন্ত্রাস দমন কথাটা বেশি বেশি জপে, এদের কেউ জানে না সন্ত্রাসের পরিপূর্ণ সংজ্ঞাটা কি। জেনে শুনে সন্ত্রাস দমন জপে না না জেনেই, জিজ্ঞেস করেন সন্ত্রাস দমন জিকির যারা পড়ে এদেরকে জিজ্ঞেস করেন সন্ত্রাসের কমপ্লিট ডেফিনেশন কি বলতে পারবেন? মুফাসসিরিন একরাম তাফসীরের কিতাবে লিখেছেন তিনটা জিনিসের সমষ্টির নাম সন্ত্রাস, তিনটা জিনিসের সমষ্টির নাম সন্ত্রাস। বাংলা ভাষায় এটাকে সন্ত্রাস বলা হয়, কুরআনের ভাষায় বলা হয় ফাসাদ ফিল আরদ। ইংরেজিতে বলা হয় টেরোরিজম। অপরাধটার নাম, অপরাধটার নাম বাংলা ভাষায় সন্ত্রাস, কুরআনের ভাষায় ফাসাদ ফিল আরদ, ইংরেজি ভাষায় টেরোরিজম। এই অপরাধে যে অপরাধী হয় সেই অপরাধীকে বাংলা ভাষায় বলে সন্ত্রাসী। অপরাধের নাম সন্ত্রাস, অপরাধীর নাম সন্ত্রাসী। কুরআনের ভাষায় অপরাধটার নাম ফাসাদ ফিল আরদ, অপরাধীর নাম মুফসিদুন ফিল আরদ। ইংরেজিতে অপরাধটার নাম টেরোরিজম, অপরাধীর নাম টেরোরিস্ট। কোন অপরাধটাকে বাংলায় সন্ত্রাস, কুরআনের ভাষায় ফাসাদ ফিল আরদ, ইংরেজি ভাষায় টেরোরিজম, কোন অপরাধটাকে বলে? আগে আমাদের ব্যবস্থা আছে হয়ে যাবেন সামনে। বাতির লাইট কিছুক্ষণ নেমে দিয়ে হয়ে যাবে ইনশাল। অন্ধকারের কথা শোনা না, তাহলে বাতির লাইন যখন আসে তখন জ্বলবে, এর আগে কি কথা চলবে? চলবে, কোন অপরাধটাকে বাংলায় সন্ত্রাস, কোরআনের ভাষায় ফসাদ ফিল আর্থ এবং ইংলিশে টেরোরিজম বলে, সেই অপরাধের পরিপূর্ণ সংজ্ঞা হল তিনটা জিনিসের সমষ্টির নাম সন্ত্রাস। কতটা জিনিসের সমষ্টির নাম? তিনটা। এক নম্বর দলবদ্ধতা। সুতরাং দল না বেঁধে কোন মানুষ একা একা সন্ত্রাসী হতে পারে না। যে তিন কাজের দ্বারা সন্ত্রাস হয়, সেই তিন কাজের প্রথম কাজ দলবদ্ধতা। দুই নম্বর অস্ত্রের ব্যবহার। সুতরাং নিরস্ত্র মানুষ দল বেঁধেও সন্ত্রাসী হতে পারে না। নিরস্ত্র মানুষ দল বেঁধেও সন্ত্রাসী হতে পারে না। আপনারা এখানে একা বসেছেন না দল বেঁধে বসেছেন? আপনারাই সন্ত্রাসী? কেন? অস্ত্র নাই। আপনাদের দল সম্পর্কে যারা এখানে দল বেঁধে বসেছেন, আপনাদের এই রকম দল বেঁধে বসা সম্পর্কে হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেন, মা মিন কওমিন ইয়াজতামিউনা ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহি ইয়াতলুনাল কুরআন ফীহি ওয়া ইয়াতাদারাসুনহু বাইনহুম ইল্লা হাফফাতহুমুল মালাঈকা وغشيتهم الرحمة ونزلت عليهم السكينة وذكرهم الله في من عنده أو كما قال عليه الصلاة والسلام الله رسول بلن كنو منول جدي دول بده امان التشوما بشه بشه جه شوما بشه ترى কুরআন পড়ে এবং একে অপরকে কুরআন বুঝায়। কুরআন পড়ে, কুরআন বুঝায়। বলুন তো, তাফসীরুল কুরআন সম্মেলন আর কিছু বুঝার জিনিস, বুঝার সমাবেশ না কুরআন বুঝার সমাবেশ? রাসূল বলেন কুরআন বুঝার সমাবেশে যারা দল বেঁধে বসে, এদের চতুর্দিক থেকে আল্লাহর রহমতের ফিরিস্তারা ঘেরাও করে থাকে। বর্তমান যুগটাকে বিজ্ঞানের যুগ বলা হয়। যারা ইসলামী শিক্ষার আলু থেকে বঞ্চিত, যাদের মাথায় জড় পদার্থের বিজ্ঞান চেপে বসেছে, এরা বলে ফিরিস্তা আবার কেমন জিনিস, যা দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, যন্ত্রেও নাগাল পাওয়া যায় না। ধরা যায় না, ছোঁয়া যায় না, যন্ত্রের দ্বারাও আবিষ্কার করা যায় না, এমন জিনিস এর অস্তিত্ব যদি অস্বীকার করতে হয়, তাহলে প্রতিটি মানুষের মায়ের গর্ভে দেহের মধ্যে যখন প্রাণ সঞ্চার হয়েছিল, প্রাণ কখন আসলো, কিভাবে আসলো, কখন মায়ের পেটের ভিতরে সন্তানের দেহে ঢুকল, দেখা গেছিল, ধরা গেছিল, শোয়া গেছিল, কোনো যন্ত্রে আটকা পড়েছিল, তাহলে তোমার প্রাণের অস্তিত্ব তুমি বিশ্বাস করলা কেমন করে? একটা মানুষ ঘুমন্ত অবস্থায় স্বপ্নে দেখে পাখে বাঘ হামলা করেছে, বাঘের হামলা থেকে বাঁচার জন্য প্রাণপণ চেষ্টা করে দৌড়তেছে, দৌড়তে দৌড়তে সে ক্লান্ত হয়ে গেল, এরকম স্বপ্ন দেখলে শরীর ঘামে ঘামে না? তার বিবি তার পাশে ছিল, তার ঘন ঘন শ্বাস প্রশ্বাসের অবস্থা দেখে বিবি তাকে ধাক্কা দিয়া জাগাইল, জাগাইয়া জিজ্ঞেস করলো কি হয়েছে তোমার? দিদিকে বলল তুমি আমাকে জাগাই, আমাকে বাঁচাইলা। আবার জিজ্ঞেস করে কি হলো? আমাকে বাঘে হামলা করেছিল, মিথ্যা বলেছ, আমি তোমার পাশে বসা, কোথাকার বাঘ তুমি দেখলা? আমি দেখলাম না কেন? মিথ্যা বলেছে না দেখেছিল? কোথাকার বাঘ যন্ত্রে ধরা পড়ে, স্বপ্নের বাঘ যন্ত্রে ধরা পড়ে, গায়ে ঘাম আসলো কেন, ক্লান্ত হইল কেন? যেমন ভাবে ঘুমন্ত মানুষ স্বপ্নে যা কিছু দেখে, জাগ্রত মানুষ তার কিছুই টের পায় না, ঠিক তেমনি ভাবে ইসলামী শিক্ষার আলোতে যারা আলোকিত, যাদেরকে আধ্যাত্মিক জগতের মানুষ বলা হয়, যারা আত্মার চোখে, আধ্যাত্মিক চোখে যা কিছু দেখে, জড় পদার্থের গুলামেরা তার কিছুই দেখতে পায় না। এর বেশি এখানে বলার সুযোগ নাই, আমাদের আলোচনা মূল আলোচনা অনেক দূর। আল্লাহ রসুল বলেন কুরআন বুঝার সবাই যারা দল বেঁধে বসল, এদের চতুর্দিক থেকে আল্লাহর রহমতের ফিরিস্তারা ঘেরাও করে থাকে। কুরআন বুঝার সবাই বসা মানুষগুলির মাথার উপর আল্লাহর রহমত নাজিল হতে হতে তাদের মাথার উপর দিয়ে আল্লাহর রহমতের ছাউনি পড়ে যায়। কুরআন বুঝার সবাই যারা দল বেঁধে বসল, এদের অন্তরে আল্লাহর পক্ষ থেকে সান্ত্বনা নাজিল হয়। কুরআন বুঝার সবাই যারা দল বেঁধে বসল, এদের সম্পর্কে আল্লাহ তার দরবারের ফেরেশতাদের সাথে দীর্ঘ আলোচনা করে। আলোচনার শেষ কথাটা হল আল্লাহ বলেন ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমার কুরআন বুঝার সবাই যারা দল বেঁধে বসল এদের জীবনের সমস্ত সগিরা গুনাহ আমি মাফ করে দিলাম। সুতরাং আপনাদের দল সম্পর্কে হাদিসে কথা আছে কি নাই? এই দলটাই সন্ত্রাসী, সন্ত্রাস, সন্ত্রাস দমন, সন্ত্রাস দমন জপে, অথচ সন্ত্রাস কাকে বলে চিনেই না। এই মূর্খতার কারণে যাদের কাছে সন্ত্রাস দমনের পরিপূর্ণ ব্যবস্থা আছে কুরআনে, এদেরকে সন্ত্রাসী বলে মিথ্যা জঘন্যতম অপবাদ দিতে চায়, এমন কুচক্রির অভাব নাই সমাজে। চুরের দল যদি পুরুষ পুলিশদেরকে চুর বলে প্রচার করতে থাকে, চুরের দল পুলিশদেরকে যদি চুর বলে প্রচার করতে থাকে, এর দ্বারাই পুলিশেরা চুর সাব্যস্ত হয়ে যাবে না চুরদের কুচক্রান্ত? তেমনি ভাবে সন্ত্রাসীদের দল যাদের হাতে সন্ত্রাস দমন ব্যবস্থা কোরআনের শিক্ষা আছে, এদেরকে যদি সন্ত্রাসী বলতে থাকে তাহলে বুঝবেন এই সন্ত্রাসী যারা বলে এরা কুচক্রির দল। তিন জিনিসের সমষ্টির নাম সন্ত্রাস। এক নম্বর দল বাধা, দুই নম্বর অস্ত্র থাকা। আমার বিশ্বাস এখানে আপনারা কেউ অস্ত্র নিয়ে আসেন, সুধারণা। কারণ হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেন, যন্নু বিল মুমিনিনা খাইদা, একজন মুমিন মুসলমানের বিরুদ্ধে সুনির্দিষ্ট কোন অভিযোগ প্রমাণ হওয়ার পূর্ব পর্যন্ত তার সম্পর্কে সুধারণা রাখো। একজন মুমিনের বিরুদ্ধে সুনির্দিষ্ট কোন অভিযোগ প্রমাণ হওয়ার পূর্ব পর্যন্ত রাসূল আমাদেরকে তার প্রতি সুধারণার নির্দেশ দিয়েছেন না সুধারণা? সুতরাং রাসূলের নির্দেশ মতে আপনাদের প্রতি আমার সুধারণা, এখানে কেউ অস্ত্র নিয়ে আসেনি। যদি কেউ এসে থাকে এবং প্রমাণ হয়ে যায় তখন সে আমাদের দল থেকে বহির্ভূত গণ্য হবে। এক নম্বর দলবদ্ধতা, দুই নম্বর অস্ত্রের ব্যবহার, তিন নম্বর নির্দোষীর উপর হামলা। দল বেঁধে অস্ত্র নিয়ে নির্দোষীর উপর হামলা করার নাম সন্ত্রাস। স্মরণ থাকবে সারা জীবন, সন্ত্রাস দমন, সন্ত্রাস দমন জিকির দ্বারা যাতে এটাকে জিজ্ঞাসা করবেন পরিপূর্ণ সংজ্ঞা বল, বলতে পারবে না। আর এখান থেকে শুনে গিয়ে যদি বলে জিজ্ঞাসা করবেন পাইনি কোথায় বল, তাও বলতে পারবে না। দল বেঁধে অস্ত্র নিয়ে নির্দোষীর উপর হামলা করার নাম সন্ত্রাস। একা একা কেউ কারো উপর হামলা করলে সমাজের শান্তি শৃঙ্খলা বিনষ্ট হয় না। দল বেঁধে খালি হাতে হামলা করলে সমাজের শান্তি শৃঙ্খলা বিনষ্ট হয় না। দল বেঁধে অস্ত্র নিয়ে অপরাধীর উপর হামলা করলেও সমাজের শান্তি শৃঙ্খলা বিনষ্ট হয় না। সমাজের শান্তি শৃঙ্খলা তখনই বিনষ্ট হয় যখন দল বেঁধে অস্ত্র নিয়ে নির্দোষীর উপর হামলা চালায়, তখনই সমাজের শান্তি শৃঙ্খলা বিনষ্ট হয়। এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের দৃষ্টিতে এত বড় জঘন্যতম অপরাধ, যার দমন ব্যবস্থা অন্যান্য বহু অপরাধের দমন ব্যবস্থার চেয়ে অনেক কঠিন। এমনি যদি স্বাভাবিকভাবে কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করে, কোরআনের বিধান বলে হত্যাকারীকে হত্যা কর, এই নির্দেশ জনগণের প্রতি নয় সরকারের প্রতি। খুনিকে খুন করার নির্দেশ দিয়েছেন আল্লাহ কোরআনে, খুনিকে খুন করো, করবে কে? জনগণ নয়, আলেমগণ নয়, মুফতিগণ নয়, পণ্ডিতগণ নয়, বুদ্ধিজীবী নয়, খুনিকে খুন করার নির্দেশ দিয়েছেন আল্লাহ একমাত্র সরকারকে, একমাত্র সরকারকে। আবার সাথে সাথে বলে দিয়েছেন ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাব, হে সরকারেরা, খুনিকে খুন করার বিধান যদি চালু করতে পারো দেশের খুন খারাপই বন্ধ হয়ে যাবে। যে দেশের সরকার খুনিকে খুন করার বিধান চালু করতে পারে না, আল্লাহর কসম সেই দেশের খুন খারাপি কিয়ামত পর্যন্ত বন্ধ হবে না। আল্লাহর কথাগুলি দুর্বুদ্ধও নয়, কঠিনও নয়, বুঝাও সহজ, পালন করাও সহজ, কিন্তু শয়তান যাদের ঘাড়ে সোয়ার হয়ে বসে, আল্লাহর বিধান যতই সহজ হোক শয়তান তাদেরকে পালন করতে দেয় না। দেশের খুন খারাপি বন্ধ করার একমাত্র ব্যবস্থা, খুনিকে হত্যা করো, খুনিকে হত্যা করো। কাজেই কেউ যদি কাউকে খুন করে, তাহলে যে খুন করলো শুধুমাত্র তাকে হত্যা করার নির্দেশ দিয়েছেন আল্লাহ। খুনি ছাড়া আর কাউকে খুনের পরিবর্তে হত্যা করা যাবে না। কিন্তু সংকীর্ণ মনের বেলায় আল্লাহ বলেন, যে দলের একটা সদস্য, যে সন্ত্রাসী দলের একটা সদস্য কোন মানুষ খুন করল, সরকার এই দলের সবগুলিকে হত্যা করো। সাধারণ খুনের বিচার খুনিকে হত্যা করো, আর সন্ত্রাসী খুনির বিচার যে সন্ত্রাসী দলের একটা সদস্য কোন মানুষ খুন করলো, গোটা সন্ত্রাসী দলটাকে হত্যা করো, এটা আল্লাহর নির্দেশ। এবার বুঝে থাকলে বলুন, অন্য অপরাধের শাস্তি কঠোর না সন্ত্রাস দমন ব্যবস্থা কঠোর? সন্ত্রাস দমনে আল্লাহ এত কঠোর ব্যবস্থা দিলেন কেন? অন্য অপরাধী, আপনি আমাকে খুন করলেন, আমার জীবনে অশান্তি ঘটাইলেন, আমার বিবি বাচ্চার জীবনে অশান্তি ঘটাইলেন, এতে গোটা সমাজের শান্তি শৃঙ্খলা বিঘ্নিত হল না। কিন্তু একটা দল যদি অস্ত্র নিয়ে নিরীহ মানুষের উপর হামলা চালায়, এর দ্বারা গোটা মানুষের সমাজের শান্তি শৃঙ্খলা বিনষ্ট হয়ে যায়। এই জন্য সাধারণ খুন এর শাস্তি হল খুনিকে হত্যা করো, আর সন্ত্রাসী খুনিদের দমন ব্যবস্থা হল একটা সন্ত্রাসী যদি কোনো মানুষ খুন করে থাকে, এই সন্ত্রাসীর দলে যত সন্ত্রাসী আসে আল্লাহ বলেন সবগুলিকে হত্যা করো। আমি আশা করি এতক্ষণে আপনারা সন্ত্রাস জিনিসটা কি, সন্ত্রাসের পরিপূর্ণ সংজ্ঞা কি, সমাজে সন্ত্রাসের প্রতিক্রিয়া কি, এতটুকু বুঝতে পেরেছেন? সন্ত্রাস এমন একটা জিনিস যার দ্বারা মানুষের সমাজের শান্তি শৃঙ্খলা বিনষ্ট হয়ে যায়, এর পরিপূর্ণ সংজ্ঞা হল তিন জিনিসের সমষ্টির নাম সন্ত্রাস। এটার দমন ব্যবস্থা গ্রহণ করার দায়িত্ব সরকারের, দমন ব্যবস্থা গ্রহণের দায়িত্ব সরকারের। এবার আমরা এই সন্ত্রাস দমন ব্যবস্থা প্রদানে আল্লাহ পবিত্র কোরআনের যে আয়াত নাযিল করেছেন, সেই আয়াতের শানে নুজুল সহ, ব্যাখ্যা সহ, তফসির সহ ধারাবাহিক আলোচনা শোনার চেষ্টা করব। আপনারা বিজ্ঞাপনে দেখে থাকবেন সূরায়ে মায়েদার 33 নম্বর আয়াতের তফসির অবলম্বনে আমাকে সন্ত্রাস দমন ব্যবস্থা আলোচনা করতে বলা হয়েছে। তাই আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআনের সর্বমোট 174 সূরার মধ্যে এক সূরার নাম সূরায়ে মায়েদা, সূরায়ে মায়েদার 33 নম্বর আয়াত তিলাওয়াত করেছি। স্মরণ রাখুন, সরকারদেরকে আল্লাহ সন্ত্রাস দমনের ব্যবস্থা প্রদান করেছেন কুরআনের কোন সূরার কত নম্বর আয়াতে? স্মরণ রাখুন, যে দেশের সরকারই দেশটাকে সন্ত্রাস মুক্ত করতে চায়, পবিত্র কুরআনের সূরা মায়েদার 33 নম্বর আয়াতের বিধান পালন করা ছাড়া বিকল্প কোনো ব্যবস্থা নয়। সুতরাং কোন সরকার যদি তার দেশকে সন্ত্রাস মুক্ত করতে চায়, কোন সূরার কত নম্বর আয়াতের নির্দেশ পালন করতে হবে? সূরা মায়েদার 33 নম্বর আয়াতের বিধান পালন করতে হবে। না করলে সন্ত্রাস দমন জপতে জপতে মরতে পারবা, সন্ত্রাস দমন করতে পারবা না। তাই এই সুরার এই আয়াতটা আমাদের আগাগোড়া সামনে নজর সহ বোঝা দরকার। পবিত্র কোরআনের কোন সুরা অথবা কোন আয়াত যে অবস্থার প্রেক্ষিতে আল্লাহ নাযিল করেছিলেন সেই অবস্থাকে উক্ত সূরা বা আয়াতের শানে নুজুল বলা হয়। শানে নুজুল কোরআনের তফসিরের একটা পরিভাষা, এর অর্থ হল নাযিল হওয়ার অবস্থা, কোন অবস্থার প্রেক্ষিতে আয়াতটা নাযিল হল, অবস্থাটা কোন সময়, কোন ঘটনাও হতে পারে, অবস্থাটা কোন সময়, কোন প্রশ্নও হতে পারে, অবস্থাটা কোন সময়, কোন সমস্যাও হতে পারে। সুতরাং যে ঘটনা উপলক্ষে আল্লাহ কোন আয়াত নাযিল করেন ওই ঘটনাই সেই আয়াতের শানে নুজুল হয়। যে প্রশ্নের জবাবে আল্লাহ কোন আয়াত নাযিল করেন সেই প্রশ্নকেই উক্ত আয়াতের শানে নুজুল হয়। যে সমস্যাকে কেন্দ্র করে সমাধান দিয়ে আল্লাহ কোন আয়াত বা সূরা নাযিল করেন ওই সমস্যাটাকেই নাযিলকৃত আয়াত বা সূরার শানে নুজুল বলা হয়। কথাগুলি জানা থাকলে কোরআনের তফসির বোঝা অনেক ক্ষেত্রেই সহজ হয়। সেই অনুপাতে সূরা মায়েদার 33 নম্বর আয়াত আল্লাহ একটা বিশেষ ঘটনা উপলক্ষে নাযিল করেছিলেন। সে আয়াতের তফসির অবলম্বনে আমরা সন্ত্রাস দমন ব্যবস্থা বুঝব। সেই আয়াতটা আল্লাহ একটা বিশেষ ঘটনা উপলক্ষে নাযিল করেছিলেন। আয়াতটা হল সূরা মায়েদার 33 নম্বর আয়াত, আর ঘটনাটা হল বাহরাইন নামে একটা দেশ আছে। কি নাম? বাহরাইন। বাহরাইনের বাসিন্দাদের মধ্যে একদল বাসিন্দার বংশের নাম ছিল উরাইনা। বাহরাইন দেশের উরাইনা নামে উরাইনা বংশের একদল লোক তাদের দেশ থেকে সুদূর মদিনা শরীফে মুহাম্মদ রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গেল। কোন দেশ থেকে গেল? কোন বংশের লোক? কোথায় গেল? মদিনায়। কার কাছে? আমার মনে হয় এখান থেকেই অন্তত মাদ্রাসার ছাত্ররা আর একটা প্রশ্নের জবাব আমি না বললেও দিতে পারব। সেটা হলো তাহলে এই ঘটনাটা রাসূলের হিজরতের আগের হবে? পরে। মদিনা শরীফে কি আর রাসূলকে পাওয়া গেছিল হিজরতের আগে? হিজরতের পরে। মহানবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 53 বছর বয়সে মক্কা শরীফ থেকে হিজরত করে মদিনা শরীফ চলে গেছিলেন ইনশাআল্লাহ। এখন আপনাদের চেহারার দিকে চাইলে যেরকম মনোযোগিতা দেখা যায়, আমি যদি শেষ পর্যন্ত এই মনোযোগিতাটা পাই তাহলে মুহাম্মদ রাসূলুল্লাহর মক্কি জীবনে সন্ত্রাস দমন করলেন না কেন? মদনী জিন্দেগিতে সন্ত্রাস দমন করলেন কেন? ওই প্রশ্নের জবাব দিয়েই বক্তব্য শেষ করতে চাই। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 53 বছর বয়স পর্যন্ত মক্কায় অবস্থান করেছিলেন। এর মধ্যে 40 বছর চলে গেছিল ওহি নাযিল হওয়ার আগেই। ওহি নাযিল হওয়ার আগে ওহি নাজিল হওয়ার পরেও মক্কায় ছিলেন আরো 13 বছর। এই 13 বছরের জিন্দেগিকে মহানবীর মক্কি জিন্দেগি বলা হয়। ওহি নাজিল হওয়ার আগের 40 আর পরের 13, মোট 53 বছর বয়সে সন্ত্রাসীদের একতরফা হামলা, জুলুম, অত্যাচার দীর্ঘ 13টি বছর আল্লাহর রসুল সহ্য করেছেন, মোকাবেলা করেননি, দমন করেননি, শুধু সহ্য করেছেন। মক্কার সন্ত্রাসীদের একতরফা হামলা রাসুল কতদিন সহ্য করেছেন? 13 বছর। সন্ত্রাস দমন করেছেন না সন্ত্রাস সহ্য করেছেন? দীর্ঘ 13 বছর পর্যন্ত সহ্য করলেন কেন, এই প্রশ্নের জবাব জানা দরকার। সত্যই যাদের অন্তরে আছে সন্ত্রাস দমনের ইচ্ছা, সত্যই যে সন্ত্রাস দমনের ইচ্ছা অন্তরে থাকে, মোহাম্মদ রসুল্লাহ ওহি নাজিল হওয়ার পর থেকে আরো 13টি বছর সন্ত্রাস দমন করলেন না শুধু সহ্য করলেন কেন, এই প্রশ্নের জবাব জানা দরকার। তারপর একাধারে দীর্ঘ 13 বছরের সন্ত্রাস একতরফাভাবে সহ্য করার পর 53 বছর বয়সে মক্কা শরীফ থেকে হিজরত করে মদিনা শরীফ চলে যান। সেখানে যাওয়ার পরে আরো 10 বছর সেখানেই অবস্থান করেন। হিজরতের আগের 53 বছর, হিজরতের আগের 53 বছর আর মদিনায় যাওয়ার পরের 10 বছর, এই 63 বছরের ইতিহাসকে মহানবী মুহাম্মদ রাসূলুল্লাহর সীরাতুন নবী বলা হয়। আমাদের বর্তমান সমাজে সীরাতুন নবীকে প্রায় নির্বাসন দেওয়া হয়েছে। সীরাতুন নবীকে কি দেওয়া হয়েছে? নির্বাসন, বনবাস। সীরাতুন নবী বনবাস যান, সীরাতুন নবী না মানলে সন্ত্রাস সহ্যও করতে পারবে না, সন্ত্রাস দমনও করতে পারবে না। মুহাম্মদ রাসূলুল্লাহ জন্মের দিন সন্ত্রাস সহ্যও করেননি, জন্মের দিন সন্ত্রাস দমনও করেননি। সুতরাং মিলাদুন নবীর ভিতরে না আছে সন্ত্রাস সহ্য করার শিক্ষা, না আছে সন্ত্রাস দমন করার শিক্ষা, সন্ত্রাস সহ্য করার শিক্ষাও। সন্ত্রাস সহ্য করার শিক্ষাও সীরাতুন নবী ছাড়া সন্ত্রাস সহ্য করার শিক্ষা নাই, সীরাতুন নবী ছাড়া সন্ত্রাস দমন করার শিক্ষাও নাই। সুতরাং মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে বাহরাইন থেকে উরাইনা বংশের একদল লোক এসে সাক্ষাৎ করলো মদিনায় হিজরতের আগে, এসে তারা বলল, ওগো আল্লাহর রাসূল, আমরা অতীত জীবনে অমুসলিম ছিলাম, ইসলাম ধর্ম আমাদের পছন্দ হয়েছে, আপনি আমাদেরকে কলেমা পড়ান এবং আমাদেরকে মুসলমান বানান। তাদের উপর কোন সন্ত্রাসী চাপের কারণে বলল না স্বেচ্ছায়? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করার আগ্রহ প্রকাশ করার কারণে বাহরাইন থেকে উরাইনা বংশের আগত লোকদেরকে কলেমা, ইসলামের কলেমা পড়ালেন, এদেরকে মুসলমান বানালেন। তারপর তারা বলল, আমাদের একটা কঠিন পেটের পীড়া আছে, পেটের একটা অসুখ আছে, যত চিকিৎসা করাইলাম কোন চিকিৎসার দ্বারা এর কোন আরোগ্য হল না, আপনি দয়া করে আমাদেরকে এই পেটের পীড়া থেকে আমরা কিভাবে মুক্তি লাভ করতে পারি তার একটা ব্যবস্থা প্রদান করুন। আগে মুসলমান হইতে চাইল, রাসূল তাদেরকে মুসলমান বানাইলেন, এখন পেটের পীড়ার ব্যবস্থা চায়। মহানবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে পেটের পীড়ার ব্যবস্থাও প্রদান করলেন, বললেন, তোমরা শহরের বাইরে চলে যাও, শহরের ভিতরের আবহাওয়া তোমাদের চিকিৎসার জন্য অনুকূল নয়, শহরের বাইরের মুক্ত বাতাস তোমাদের চিকিৎসার অনুকূল, সেখানে যাও। সেখানে গিয়ে পাবে আমার যে সমস্ত রাখালেরা উটের রাখালি করে, মরুভূমিতে উটের রাখালি করে এবং মরুভূমিতেই তারা তাঁবুতে রাতের বেলায় বসবাস করে। তোমরা আমার রাখালদের কাছে চলে যাও শহরের বাইরে, আমার উটের রাখালদের সাথে তোমরাও রাখালি করবে। দিন রাত ২৪ ঘন্টা মরুভূমিতেই মুক্ত আকাশে বসবাস করবে, আর নিয়মিতভাবে প্রতিদিন উটের দুধ পান করবে, সাথে সাথে উটের পেশাব পান করবে। তাদের পেটের পীড়ার ব্যবস্থা আল্লাহর রাসূল ব্যবস্থা হিসেবে চারটা নির্দেশ দিলেন। এক নম্বর, শহরের বাইরে মরুভূমির মুক্ত বাতাসে দিন রাত অবস্থান করতে হবে। দুই নম্বর, রাখালদের সাথে সেখানেই তাঁবুতে থাকতে হবে এবং রাখালদের সাথে উটের রাখালি করতে হবে। তিন নম্বর, ওই সমস্ত উটের দুধ দোহন করে দুধ পান করতে হবে। চার নম্বর, শুধু উটের দুধ পান করাটাই তোমাদের পেটের পীড়া চিকিৎসার জন্য যথেষ্ট হবে না, সাথে সাথে উটের পেশাবও পান করতে হবে। এখানে এসে আরেকটা প্রশ্ন দাঁড়ায়, পেশাব পান করা তো ইসলামের বিধানে হারাম, আপনারা কি জানেন? এমন একটা হারাম জিনিস পান করার নির্দেশ আল্লাহর রাসূল কিভাবে দিলেন? প্রশ্নের বিস্তারিত জবাব দিতে গেলে আজকে সন্ত্রাস দমন হবে না, তাই সংক্ষিপ্ত জবাব হল, যে রুগীর জন্য কোন একটা হারাম জিনিস সেবন করা ছাড়া চিকিৎসার আর কোন ব্যবস্থা না থাকে, সেই রুগীর জন্য হারাম জিনিস শুধু চিকিৎসার জন্য সেবন করা জায়েজ হয়। যে রুগীর কোন হারাম জিনিস সেবন করা ছাড়া চিকিৎসার কোন বিকল্প ব্যবস্থা না থাকে, সেই রুগীর চিকিৎসার জন্য শুধু হারাম জিনিস সেবন করা জায়েজ হয়। সুতরাং রাসূল তাদেরকে না জায়েজ অবস্থায় উটের পেশাব পান করতে বললেন, না জায়েজ অবস্থায়। গেল প্রশ্নের জবাব। রাসূলের নির্দেশ মতে তারা চলে গেল মদিনা শহরের বাইরে, মরুভূমির যেখানে রাসূলের রাখালেরা উটের রাখালি করে উট ছড়ায়, সেখানে গিয়ে তারা রাসূলের কথা বলল, রাখালেরা তাদেরকে স্থান দিল, থাকার ব্যবস্থা দিল, তাদের সাথে রাখালি করার সুযোগ দিল, উটের নিয়মিত উটের দুধ এবং পেশাব পান করার সুযোগ করে দিল। বেশ কয়েকদিন এই বাহরাইন থেকে আগত কাফেলার নৌ মুসলিম নূতন মুসলমানেরা মরুভূমির রাখালদের সাথে অবস্থান করার পর, নিয়মিত উটের দুধ এবং উটের পেশাব পান করার পর, তারা ষোলো আনা আরোগ্য লাভ করল, ষোলো আনা সুস্থ হয়ে গেল। বুঝে থাকলে বলুন, তাদের রোগের চিকিৎসা হিসাবে রাসূল যে ব্যবস্থা দিয়েছিলেন সেই ব্যবস্থা তাদের বেলায় বিফল হল না ষোলো আনা সফল হল? ষোলো আনা সফল। মুসলমান আগেই হইল, শহরের ভিতরে রাসূলের দরবারেই মুসলমান হয়ে গেল। রাখালদের কাছে এসে কিছুদিন অবস্থান করার পর সুস্থ হয়ে গেল। এবার তারা যে সমস্ত অপরাধ করে, প্রথম নম্বর অপরাধ, রাসূলের কাছে যে ইসলাম গ্রহণ করে মুসলমান হয়েছিল সেই ইসলাম আবার ত্যাগ করে তারা মুরতাদ হয়ে গেল। কোন মুসলমান ইসলাম ধর্ম ত্যাগ করলে তাকে কুরআনের ভাষায় মুরতাদ বলা হয়, কোন মুসলমান ইসলাম ধর্ম ত্যাগ করলে কুরআনের ভাষায় তাকে মুরতাদ বলা হয়। সুতরাং তসলিমা নাসরিন একটা মুরতাদ, ডক্টর আহমদ শরীফ কি মুরতাদ, ডক্টর আহমদ শরীফ মুরতাদ কিভাবে বুঝলেন? প্রথম জীবনে মুসলমান ছিল, শেষ জীবনে ইসলাম ধর্ম ত্যাগ করলো, এবার কি হইল? মুসলমান। এভাবে যারা যারাই আগে মুসলমান ছিল পরে ইসলাম ধর্ম ত্যাগ করলো তাদের সবাইকে কুরআনের ভাষায় কি বলে? মুরতাদ। মুরতাদ আমাদের আজকের আলোচ্য বিষয় নয়। ওই কাফেলার লোকেরা যত অপরাধ করলো এর প্রথম অপরাধ তারা মুরতাদ হয়ে গেল। দুই নম্বর অপরাধ, এদের সাথে যে অস্ত্র ছিল সেই অস্ত্র দিয়া নির্দোষী রাখালদের উপর হামলা করে বসে। একা একা এসেছিল না সদল বলে? খালি হাত ছিল না অস্ত্রধারী? এবার হামলা করলো কোন দোষীর উপর না নির্দোষ? তিন জিনিস একত্র হইলে কি হল? এই সন্ত্রাসের অস্তিত্ব ইসলামের ইতিহাস। দল বেঁধে এসেছিল অস্ত্র নিয়ে নির্দোষীর উপর হামলা করল, হামলা করে রাখালদের হাত পা কেটে দিল। যে রাখালদের সাথে থাকলো খাইলো, যে রাখালদের কাছে সুযোগ পেয়ে আরোগ্য লাভ করলো, সেই রাখালদের উপর হামলা করে তাদের দুনো হাত কেটে দিল, দুনো পা কেটে দিল। কোনো কিছু ধরারও সুযোগ নাই, চলারও সুযোগ নাই। এমত অবস্থায় এই নিরীহ নির্দোষ রাখালদেরকে মাটিতে ফেলে খেজুর গাছের কাঁটা তাদের টুকে পুঁতে দিল। হাত কাটা পা কাটা অবস্থায় একটা মানুষের চোখে যখন কাঁটা বিঁধে দেওয়া হয় তখন তো তার প্রতিবাদ করার, প্রতিহত করার কোনো উপায়ই বাকি থাকে না, সম্পূর্ণ অসহায় অবস্থায়। এইভাবে নির্যাতন করে রাসুলের সমস্ত রাখালদেরকে হত্যা করল, দুই নম্বর অপরাধ। তিন নম্বর, যে সমস্ত উটের রাখালির দায়িত্বে রাখালেরা নিযুক্ত ছিল সবগুলি উটের পাল অপহরণ করে নিয়ে যেই দেশ থেকে এসেছিল সেই দেশের দিকে চলে গেল। কোন দেশ থেকে এসেছিল বলেন? অপরাধ কতটা কত? এক নম্বর মুরতাদ হইল, দুই নম্বর রাখালদের উপর সন্ত্রাসী হামলা চালাইল, চালাইয়া তাদেরকে হত্যা করলো, তিন নম্বর সবগুলি উটের পাল ছিনতাই করে নিয়ে দেশের দিকে রওনা হয়ে গেল। যে তিন কাজে সন্ত্রাস হয় এই তিন কাজ বাহরাইন থেকে আগত কাবেলার মধ্যে পাওয়া গেল কিনা? এক নম্বর দল বা দলবদ্ধতা, দুই নম্বর অস্ত্রের ব্যবহার, তিন নম্বর নির্দোষের উপর হামলা, তিন নম্বর নির্দোষের উপর হামলা। যখন উঠের কাফেলা নিয়ে বাহরাইনের পথে রওনা হয়ে গেল, সংবাদ শহরের ভিতরে মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে চলে গেল। রাসুল যখন সংবাদ পাইলেন, জানতে পারলেন বাহরাইন থেকে আগত এই কাফেলা আমার রাখালদেরকে সন্ত্রাসী হামলা করে হত্যা করেছে, উটের পাল ছিনতাই করে নিয়ে তাদের দেশের দিকে রওনা হয়ে গেছে, আমার কাছ থেকে গ্রহণ করা ইসলাম ধর্ম বর্জন করেছে, তখন আল্লাহর রাসুল একদল সাহাবায়ে কেরামকে ঘুরায় সোয়ার করে এই পলাতক বাহিনীকে গ্রেফতার করে আনার জন্য পাঠালেন। একদল সাহাবাকে পাঠাইলেন ঘুরায় সোয়ার হয়ে যাওয়ার জন্য এবং তাদেরকে গ্রেফতার করে আনার জন্য। পরবর্তী ঘটনা সহজে বোঝার জন্য একটু বলুন তো, উটের চলার গতি দ্রুত না ঘুরার দৌড়ের গতি দ্রুত? উট সাধারণত মন্থর গতিতে চলে, ধীরে ধীরে চলে, কিন্তু দীর্ঘ পথ একাধারে চলতে পারে। ঘোড়া এত দীর্ঘ পথ উটের মতো চলতে পারে না, কিন্তু উটের চেয়ে বহুগুণ বেশি দ্রুত গতিতে চলে। দ্রুতগতি সম্পন্ন অশ্বারোহী একদল সাহাবাদেরকে আল্লাহর রাসূল শহরের ভিতর থেকে মদিনা থেকে পাঠিয়ে দিলেন এই সন্ত্রাসী কাফেলাকে গ্রেফতার করে আনার জন্য। যাদেরকে পাঠাইলেন এরা কারা? সাহাবা একরাম। সাহাবা কাদেরকে বলা? এটাও আমার আলোচ্য বিষয় বহির্ভূত, কিন্তু বর্তমান সমাজের অনেক জটিল জটিল ব্যাপার, এর সমাধান সাহাবা কাদেরকে বলে এটা বোঝা না বোঝার উপর নির্ভর করে। এই জন্য আমাদের বর্তমান সমাজের অনেক জটিল সমস্যার সমাধান বোঝার স্বার্থে আনুষঙ্গিক ভাবেই এখানে আমাদের সুস্পষ্ট ভাবে বুঝে নেওয়া দরকার সাহাবা কাদেরকে বলে। মুসলমানের মধ্যে রাসুলের এক হাদিস মতে 72 জন মুসলমান আছে ভ্রান্ত। 72 জন মুসলমান নির্ভেজাল নয়, ভেজাল, আর 1 জন মুসলমান সঠিক নির্ভেজাল। 72 জন মুসলমান হলো ভেজাল আর 1 জন মুসলমান নির্ভেজাল। রাসুলকে জিজ্ঞাসা করা হলো নির্ভেজাল মুসলমানের দলের পরিচয় কি? রাসুল বলেন মা আনা আলাইহি ওয়া আসহাবি, মুসলমানের যে দল আমার সুন্নত তরিকার উপর প্রতিষ্ঠিত, আমার সাহাবায়ে কেরামের জমাতের অনুসরণে অটল, এরা হবে নির্ভেজাল মুসলমান। এজন্য নবীর সুন্নত এবং সাহাবায়ে কেরামের জমাত এই দুইটা জিনিসকে যারা পিওর ইসলাম যাচাইয়ের জন্য মাপকাঠি রূপে গ্রহণ করে তাদেরকে আহলে সুন্নত ওয়াল জামাত নামে অভিহিত করা হয়। মুসলমান তুমি বেজাল না নির্বেজাল যাচাইয়ের মাপকাঠি আল্লাহ রসুল বলেন দুইটা, একটা মাপকাঠির নাম রাসুলের সুন্নত আর একটা মাপকাঠির নাম সাহাবাগণের জমাত। যদি মানো তাইলে তুমি নির্বেজাল মুসলমান, নাম তোমার আহলে সুন্নত ওয়াল জামাত। মুসলমান ইচ্ছে বেজাল আছে না নির্বেজাল যাচাইয়ের জন্য যারা রাসুলের সুন্নতকে মাপকাঠি মানে না অথবা সাহাবায়ে কেরামের জমাতকে মাপকাঠি মানে না, এরা মুসলমান নামের বেজাল। মুসলমান নামের বেজাল। কোন মুসলমান নির্বেজাল আর কোন মুসলমান বেজাল যাচাইয়ের জন্য সুন্নতে রাসুল আর জমাতে সাহাবাকে যারা মাপকাঠি মানে এরা নির্বেজাল, এই জন্য এদেরকে আহলে সুন্নত ওয়াল জামাত বলা হয়। আহলে সুন্নত অর্থ নবীর সুন্নতের অনুসারী, ওয়াল জামাত অর্থ সাহাবায়ে কেরামের জামাতের অনুসারী। বাংলাদেশে একটা ধর্মীয় দল আছে, এই দলটার আসল নাম কাদিয়ানি, শব্দ না আহমদিয়া মুসলিম জামাত। আহমদিয়া মুসলিম জামাত জামাত, এই জামাত আহলে সুন্নাত ওয়াল জামাত না ও মুসলিমদের জামাত? মুসলিমদের জামাত। যদি জামাত শব্দ দেখে বুকা খাইবেন না, দলের নামের মধ্যে জামাত নামের জামাত শব্দের লেজ লাগাইয়া দিলে আহলে সুন্নাত ওয়াল জামাত হয় না, সাহাবায়ে কেরামের জমাতকে সত্যের মাপকাঠি মানলে আহলে সুন্নাত ওয়াল জামাত হয়। বাংলাদেশ সরকারের নিষিদ্ধ পার্টি আছে একটা, জামাতুল মুজাহিদিন বাংলাদেশ, বলেন বাংলাদেশ সরকার অনুমোদিত না নিষিদ্ধ? এই দলের প্রথম শব্দটাই জামাত কিনা? এইটাই আহলে সুন্নাত ওয়াল জামাত। তাহলে কি প্রমাণ হইল? দলের নামের মধ্যে জামাত শব্দের লেজ জুড়ে দিলে আহলে সুন্নাত ওয়াল জামাত হয় না, সাহাবায়ে কেরামের জামাতকে সত্যের মাপকাঠি মানলে আহলে সুন্নাত ওয়াল জামাত হয়। একমাত্র আহলে সুন্নাত ওয়াল জামাতের মুসলমান নির্ভেজাল, আর বাকি সব দলের মুসলমান আল্লাহর রাসূল বলেন বেজাল বেজাল বেজাল। বাংলাদেশের প্রচলিত দুই প্রকার মাদ্রাসা, সরকারি মাদ্রাসা এবং বেসরকারি মাদ্রাসা, কওমি মাদ্রাসা। উভয় মাদ্রাসার মধ্যে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিশ্বাস বিষয়ক একটা কিতাব পাঠ্যভুক্ত আছে। কিতাবটার নাম শরহে আকাইদে নাসাফি। শরহে আকাইদে নাসাফি কিতাব কওমি মাদ্রাসারও পাঠ্য কিতাব, সরকারি মাদ্রাসারও পাঠ্য কিতাব। কোন বিষয়ের কিতাব? আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিষয়ের কিতাব। এই কিতাবের যত ব্যাখ্যা লেখা হয়েছে এর মধ্যে একটা ব্যাখ্যা গ্রন্থের নাম মিবরাস। মিবরাসের শেষের দিকে সাহাবায়ে কেরামের ডেফিনেশন একবারে লেখা, মিবরাসের ভূমিকাতে সাহাবাগণের ডেফিনেশন আরেকভাবে লেখা আছে। দুটো লেখার সারমর্ম এক, লেখার ভাষা দুই রকম, সারমর্ম এক। মিবরাস কিতাবের শেষের দিকে সাহাবাগণের সংজ্ঞা এইভাবে লেখা আছে, যে মুসলমান ইমানদার অবস্থায় রাসুলের দরবারে হাজিরা দিয়েছেন আর ইমানদার অবস্থায় ইন্তেকাল করেছেন, সেই মুমিন মুসলমানকে এক বচনে সাহাবি, বহু বচনে সাহাবা বলা হয়। যে মুসলমান ইমানদার অবস্থায় রাসুলের দরবারে হাজিরা দিয়েছেন, ইমানদার অবস্থায় ইন্তেকাল করেছেন, তাকে এক বচনে সাহাবি, বহু বচনে সাহাবা বলা হয়। একই কিতাবের শুরুতে ভূমিকায় লেখা, যে মুসলমান ইমানদার অবস্থায় রাসুলকে দেখেছেন অথবা যে ইমানদারকে রাসুল দেখেছেন, তাকে এক বচনে সাহাবি, বহু বচনে সাহাবা বলা হয়। আপনারা বলুন, রাসুলের দরবারে গেলে হয়তো রাসুল তাকে দেখবেন আর না হয় তিনি রাসুলকে দেখবেন, রাসুলের দরবারে গেলে না না গেলে? সুতরাং দুরু ডেফিনেশন, দুরু সংজ্ঞার মর্মে যিনি রাসুলের দরবারে গিয়েছেন হয়তো তিনি নিজে রাসুলকে দেখেছেন আর না হয় রাসুল তাকে দেখেছেন। সুতরাং যাওয়া আর দেখা মর্ম এক, যাওয়া আর দেখা মর্ম এক। সুতরাং যে ইমানদার রাসুলকে দেখেছেন তিনিও সাহাবি, যে ইমানদার অন্ধ হওয়ার কারণে রাসুলের দরবারে গিয়েছিলেন কিন্তু রাসুলকে দেখতে পারেননি, রাসুল তাকে দেখেছেন তিনিও সাহাবি। যেমন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু রাসুলের দরবারে গিয়েছেন, রাসুলকে দেখেছেন, সাহাবি কিনা? হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু আনহু রাসুলের দরবারে গিয়েছেন কিন্তু উভয় চক্ষু অন্ধ হওয়ার কারণে তিনি রাসুলকে দেখতে পারেননি, রাসুল তাকে দেখেছেন, এবার তিনিও সাহাবি। আহলে সুন্নাত ওয়াল জামাত নির্ভেজাল মুসলমানের দল, এর আকীদা বিশ্বাস মতে রাসুলের যে কোনো একজন সাহাবির মর্যাদা সকল নবীর সমস্ত উম্মতের অলিয়া উলিয়ার মর্যাদার চেয়ে শ্রেষ্ঠ। রাসুলের যে কোনো একজন সাহাবির মর্যাদা সকল নবীর সমস্ত উম্মতের অলিয়া উলিয়াদের চেয়ে রাসুলের একজন সাহাবির মর্যাদা শ্রেষ্ঠ। এবার বলুন, আমাদের এই মঞ্চে যদি রাসুল উপস্থিত থাকেন অথবা আমাদের মিলাদ মাহফিলে যদি রাসুল উপস্থিত হন অথবা আমাদের জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী নামের মিছিলে যদি রাসুল উপস্থিত হন, তাহলে আমাদের চোখে কোনো দোষ থাকার কারণে হয়তোবা রাসুলকে দেখতে পারব না। কিন্তু রাসুলের চোখে তো কোনো দোষ নাই, নাকি আপনারা মনে করেন রাসুলের চোখে কোনো দোষ আছে? সুতরাং এই মঞ্চে রাসুল উপস্থিত হলে আমরা নাও দেখতে পারি কিন্তু তিনি অবশ্যই আমাদের দেখবেন। আমাদের মিলাদ মাহফিলে রাসুল উপস্থিত হইলে অবশ্যই রাসুল আমাদের দেখবেন। আমাদের ঈদে মিলাদুন্নবীর মিছিলে রাসুল উপস্থিত হইলে অবশ্যই রাসুল আমাদের দেখবেন। দেখার পরে আমরা প্রত্যেকেই হয়ে যাব একজন করে সাহাবী। কি হয়ে যাব? সুতরাং যারা রাসুলকে উপস্থিত হন বল, তোমাদের সাহাবি দাবি করতে হবে। আর যদি বলো রাসূল উপস্থিত হয়েছেন, আমাকে দেখেছেন, কিন্তু আমি সাহাবী হতে পারিনি, তাহলে তোমার বুঝে নিতে হবে কাকে রাসূল দেখা সত্ত্বেও সাহাবী হতে পারে না, যে মুমিন মুসলমান নয়। আবু জাহালকে রাসূল দেখেছেন, সাহাবী হতে পারেনি, কেন? মুসলমান নয়। আবু লাহাবকে রাসূল দেখেছেন, সাহাবী হতে পারেনি, কেন? মুসলমান নয়। তোমার অনুষ্ঠানে রাসূল উপস্থিত হয়ে তোমাকে দেখলেন, তুমি সাহাবী হতে পারলে না। তোমার মিলাদ মাহফিলে রাসূল উপস্থিত হয়ে তোমাকে দেখলেন, অথচ তুমি সাহাবী হতে পারলে না। তোমার দশতে জুলুসে ঈদে মিলাদুন্নবীর মিছিলে রাসূল উপস্থিত থেকে তোমাকে দেখলেন, অথচ তুমি সাহাবী হতে পারলে না। তাহলে এবার বলো তুমি মুসলমান না অমুসলমান? সুতরাং সাহাবী কাকে বলে এটা বুঝলে আমাদের সমাজের অনেক জটিল সমস্যার সমাধান হয়ে যায়। এটা আমার আলোচ্য বিষয় নয়, আমি সঙ্গীত কথা বলবো। এবার চলেন মূল আলোচ্য বিষয়ের দিকে যাই। সন্ত্রাসী দলের পলায়নের সংবাদ পেয়ে রাসূল মদিনার থেকে একদল সাহাবায়ে কেরামকে পাঠালেন তাদেরকে গ্রেফতার করার জন্য। যাদেরকে রাসূল পাঠাইলেন সন্ত্রাসীদের গ্রেফতার করার জন্য, এরা সবাই সাহাবা। যেহেতু এরা সবাই সাহাবা, এই প্রসঙ্গে সাহাবা কাকে বলে পরিষ্কার হলেই ঘটনা বোঝা সহজ হবে। অশ্বারোহী সাহাবায়ে কেরাম মদিনার থেকে দ্রুত গতিতে রওনা হলেন বাহরাইনের পথে। বেশ কিছু দূরে গিয়ে ওই সন্ত্রাসী দলকে চিন্তাই করা উটের দল সহ গ্রেফতার করে রাসূলের দরবারে হাজির করে দিলেন। সন্ত্রাসীরা রাসূলের বাহিনীর হাতে গ্রেফতার হইল কিনা? হইল। রাসূলের দরবারে তাদেরকে হাজির করা হইল? হইল। চিন্তাই করা মাল সহ চিন্তাইকারী সন্ত্রাসী দল সহ চিন্তাইকারী সন্ত্রাসী দল সহ এবার এই সন্ত্রাসীদের কি বিচার করতে হবে, সন্ত্রাস কিভাবে দমন করতে হবে, সন্ত্রাসীদেরকে কিভাবে শক্তি দিলে এই সমাজে আরেক দল নতুন ভাবে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাবার সাহস পাবে না, সেই ব্যবস্থা প্রদান করে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মায়েদার 33 নম্বর আয়াত নাযিল করেছেন। বাহরাইন থেকে আগত এই সন্ত্রাসী দলের এই বর্ণিত কর্মকাণ্ডের ঘটনাটা সূরা মায়েদার 33 নম্বর আয়াতের শানে নুজুল। 33 নম্বর আয়াতের এই ঘটনাকে কেন্দ্র করে আল্লাহ এই আয়াত নাযিল করেছেন, যেহেতু ঘটনায় প্রমাণ হইল একদল সন্ত্রাসী দল ধরা পড়েছে, কিভাবে শক্তি দিলে সমাজের সন্ত্রাস নির্মূল হবে তার বিধি ব্যবস্থা প্রদান করে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনের সূরা মায়েদার 33 নম্বর আয়াত নাযিল করেছেন। আয়াতের শুরুতেই আল্লাহ বলেন, সন্ত্রাসীরা শুধু রাষ্ট্র প্রহীন, সন্ত্রাসীরা শুধু দেশের দুশ্মন নয়, সন্ত্রাসীরা শুধু জনগণের দুশ্মন নয়, সন্ত্রাসীরা শুধু মানবতার দুশ্মন নয়, সন্ত্রাসীরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের দুশ্মন। সন্ত্রাসীরা শুধু মানুষের দুশ্মন, শুধু মানবতার দুশ্মন, শুধু জনগণের দুশ্মন, শুধু দেশের দুশ্মন, শুধু সরকারের দুশ্মন, আল্লাহ এবং আপনার রাসূলের দুশ্মন। এবার বলেন তো, যে কুরআন বলে সন্ত্রাসীরা আল্লাহর দুশ্মন, যে কুরআন বলে সন্ত্রাসীরা রাসূলের দুশ্মন, আল্লাহর বিরুদ্ধে এরা অস্ত্র ধারণ করে, এরা রাসূলের বিরুদ্ধে অস্ত্র ধারণ করে। বলুন, এখন পাহাড় থেকে আগত সন্ত্রাসী কাফেলার ঘটনা শুনলেন, এরা রাসূলের রাখালদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করলো কিনা? রাখালগুলি কার? সুতরাং এই অস্ত্র রাসূলের বিরুদ্ধেই ধারণ করা হলো। রাসূল কার? সুতরাং এই অস্ত্র আল্লাহর বিরুদ্ধেই পরিচালনা করা হলো। রাখালগুলি যেহেতু রাসূলের, সুতরাং রাসূলের বিরুদ্ধে অস্ত্র ব্যবহার করে, রাখালদের বিরুদ্ধে অস্ত্র ব্যবহার করে, স্বয়ং রাসূলের বিরুদ্ধেই অস্ত্র ব্যবহার করা হলো। আর রাসূল যেহেতু আল্লাহর, সুতরাং আল্লাহর রাসূলের বিরুদ্ধে অস্ত্র ব্যবহার করে আল্লাহ বলেন, স্বয়ং আমি আল্লাহর বিরুদ্ধেই অস্ত্র ব্যবহার করা হলো। সুতরাং সন্ত্রাসীরা শুধু দেশের দুশ্মন নয়, সন্ত্রাসীরা শুধু দশের দুশ্মন নয়, সন্ত্রাসীরা শুধু জনগণের দুশ্মন নয়, সন্ত্রাসীরা শুধু মানবতার দুশ্মন নয়, আল্লাহ বলেন সন্ত্রাসীরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের দুশ্মন। এরা বলেন যে কুরআন বলে সন্ত্রাসীরা আল্লাহ এবং আল্লাহর দুশ্মন, এই কুরআন শিক্ষায় যারা শিক্ষিত এরাই হতে পারে সন্ত্রাসী? না। তাহলে কুরআন শিক্ষিতদেরকে যারা সন্ত্রাসী বলে, এদের ব্রেইনের মধ্যে কত বড় জঘন্যম তত্ত্ব সন্ত্রাস চেপে বসেছে! কুরআন শিক্ষিতদেরকে সন্ত্রাসী বলা, এটার নাম তত্ত্ব সন্ত্রাস। সত্যিকারের কুরআন শিক্ষিত কোনোদিন সন্ত্রাসী হতে পারে না। সন্ত্রাসীরা কোনোদিন সত্যিকারের অর্থে কুরআন শিক্ষায় শিক্ষিত হতে পারে না। তারপরে যদি নামদারি কোনো কুরআন শিক্ষিত হাতে নাতে সন্ত্রাসী কর্মকাণ্ডে ধরা পড়ে, নামদারি কোনো মুসলমান যদি সন্ত্রাসী কর্মকাণ্ডে ধরা পড়ে, তাহলে বুঝতে হবে সে সত্যিকারের অর্থে কুরআন শিক্ষায় শিক্ষিত নয়, সে সত্যিকারের অর্থে মুসলমান নয়, সে নবাব সিরাজউদ্দৌলার সেনাপতির মতো মুসলমান। নবাব সিরাজউদ্দৌলার সেনাপতি অমুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছিল না মুসলমানের ঘরে? অমুসলমানই নাম না মুসলমানই নাম? অমুসলমান হিসাবে সমাজে পরিচিত ছিল না মুসলমান হিসাবে? সেই নবাব সিরাজউদ্দৌলার সেনাপতি মির্জাফর যেমন ভাবে মুসলমানের সন্তান হয়ে মুসলমান নামে পরিচিত হয়ে দালালি করেছিল খ্রিস্টানদের, ঠিক তেমনি ভাবে মুসলমান সমাজে মুসলমান পরিচিত কোন নামদারি মুসলমানের মধ্যে যদি সন্ত্রাসী কর্মকাণ্ড প্রমাণিত হয়, তাহলে সাব্যস্ত হবে এই লোকটাও সেই ইংরেজের দালাল সিরাজউদ্দৌলার সেনাপতি মির্জাফর ছাড়া কিছু নয়। সত্যিকারের মুসলমান কোনোদিন সন্ত্রাসী হতে পারে না, কারণ মুসলমানের ধর্মগ্রন্থ কুরআন বলে সন্ত্রাসীরা আল্লাহর দুশ্মন, সন্ত্রাসীরা রাসূলের দুশ্মন। এবার বলুন, যে কুরআন সন্ত্রাসীদেরকে আল্লাহর দুশ্মন বলে, যে কুরআন সন্ত্রাসীদেরকে রাসূলের দুশ্মন বলে, এই কুরআনের শিক্ষায় যারা সত্যিকারের অর্থে শিক্ষিত এরা কোনোদিন সন্ত্রাসী হতে পারে না? সুতরাং কুরআন শিক্ষার নাম ভাঙিয়ে যদি কোনো নামদারি মুসলমান সন্ত্রাসী কর্মকাণ্ডে ধরা পড়ে, নিঃসন্দেহে সে মির্জাফরের মতো মুসলমান, সত্যিকারের মুসলমান নয়। মুসলমানদেরকে ইসলাম ধর্ম সন্ত্রাসী হতে দেয় না, মুসলমানদেরকে ইসলাম ধর্ম সন্ত্রাসী হতে দেয় না, খ্রিস্টানদেরকে তাদের খ্রিস্ট ধর্মই সন্ত্রাসী বানায়। এটিকে কথা বোঝা দরকার, মুসলমানদেরকে সন্ত্রাসী হতে দেয় না কোন জিনিস? মুসলমানদেরকে ইসলাম ধর্ম সন্ত্রাসী হতে দেয় না, মুসলমানদেরকে কোরআন সন্ত্রাসী হতে দেয় না, মুসলমানদেরকে ইসলামের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সন্ত্রাসী হতে দেন না, খ্রিস্টানদেরকে তাদের ধর্মই সন্ত্রাসী বানায়, খ্রিস্টানদেরকে সন্ত্রাসী বানায় তাদের ধর্ম। এটা কিভাবে খ্রিস্টানদেরকে তাদের ধর্মই সন্ত্রাসী বানায়, কিভাবে? এটা একটা বোঝার মতো ব্যাপার। বাংলাদেশে খ্রিস্ট ধর্ম প্রচার করার জন্য একটা সংস্থা দীর্ঘদিন যাবৎ কাজ করে যাচ্ছে, যার নাম খ্রিস্টান মিশনারি বাংলাদেশ। খ্রিস্টান মিশনারি বাংলাদেশ বাংলাদেশের মুসলমানদেরকে খ্রিস্টান বানাবার জন্য দীর্ঘদিন যাবৎ কাজ করে যাচ্ছে, অগণিত বই পুস্তক পুস্তিকা লিফলেট প্রচারপত্র তারা অনবরত বিলি করে যাচ্ছে। খ্রিস্টানদের এই মিশনারি এর পক্ষ থেকে যত পুস্তক পুস্তিকা প্রকাশিত হয়েছে এর মধ্যে একটা পুস্তিকার নাম কোরআনের আলোকে বেহেশতে যাওয়ার পথ। কোরআনের আলোকে বেহেশতে যাওয়ার, বলুন এই নামটা দেখলে কোন সাধারণ মুসলমান কল্পনাও করতে পারবে এটা খ্রিস্টানের লেখা বই? নামটা দেখলেই যে কোনো সাধারণ মুসলমান এটা কোনো ভালো আলেমের লেখা বই মনে করবে, কারণ কোরআনের আলোকে বেহেশতে যাওয়ার পথ আলেম ছাড়া কেউ চিনার কথা নয়। নামটার মধ্যে কত বড় বাদ পারি, নামটার মধ্যেই বাদ পারি কিনা? বইয়ের লেখক আলেম না খ্রিস্টান? বইয়ের প্রকাশক খ্রিস্টান মিশনারি বাংলাদেশ, বইয়ের নাম কোরআনের আলোকে বেহেশতে যাওয়ার পথ। আবার আর বিয়োগ করেও নাম লেখেছে আত-তরীকু ইলাল জান্নাতি বিনূরিল কুরআন। বলুন আর বিয়োগ করে লেখা বই কোন আলেম লেখেছে না খ্রিস্টানেরা লেখেছে? খ্রিস্টানদের এই চক্রান্ত আমাদের দেশের যে সমস্ত সরল মনা মুসলমানেরা বুঝে না, এরা আরবি লেখা আর আরবি পড়া, আর আরবি পড়ুয়া দেখলেই সন্ত্রাস স্মরণ করে। সুতরাং এই আরবি ভাষা আরবি শব্দ আরবি অক্ষর ব্যবহার করা খ্রিস্টানদের মুসলমান সরল মুসলমানকে দুঃখা দেওয়ার জন্য আরেক জঘন্যতম ষড়যন্ত্র। সেই কোরআনের আলোকে বেহেশতে যাওয়ার পথ পুস্তিকায় খ্রিস্টানেরা লিখেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালামের পূর্ব পর্যন্ত মানুষকে শান্তি এবং মুক্তির পথ প্রদর্শনের জন্য যত নবী রসুল পাঠিয়েছিলেন সবগুলি নবী রসুল জন্মগত ভাবিষ্ট, সবগুলি নবী রসুল জন্মগত পাপিষ্ট। ভালো রকম স্মরণ রাখবেন, নবী রাসূলগণকে গুনাগার মনে করা মুসলমানি আকীদা নয়, খ্রিস্টানি আকীদা। সুতরাং আমাদের সমাজে কোনো মুসলমান নামের পরিচিত কোনো ব্যক্তি বা কোনো গোষ্ঠী যদি নবীগণকে গুনাগার সাব্যস্ত করতে চায়, সুস্পষ্টভাবে প্রমাণ হয়ে যায় সে বা তারা খ্রিস্টানদের দালাল। নির্বেজাল মুসলমানের দলের নাম নাকি নির্বেজাল মুসলমানের দলের নাম আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিশ্বাস, নির্বেজাল ইসলামী আকীদা বিশ্বাস। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিশ্বাস হলো আদম আলাইহিস সালাম থেকে নিয়ে মুহাম্মদ রাসূলুল্লাহ পর্যন্ত একজন নবীও জিন্দেগীতে কোনোদিন গুনাহ করেননি। সুতরাং ইসলামের বিশুদ্ধ আকীদা মতে নবীগণ গুনাহগার না বেগুনাহ, নবীগণ আজীবন নিষ্পাপ, এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। যারা বলে নবীগণ গুনাহ করেছেন, আহলে সুন্নাত ওয়াল জামাত তো নয়, বরং সুস্পষ্টভাবে তারা খ্রিস্টানদের দালাল। কোরআনের আলোকে বেহেশতে যাওয়ার পর বইয়ে খ্রিস্টানেরা লিখেছে, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আল্লাহ ঈসা আলাইহিস সালামের পূর্ব পর্যন্ত যত নবী রসূল পাঠিয়েছিলেন সমস্ত নবী রসুলগণ জন্মগত পাপিষ্ট। এর কারণ সর্বপ্রথম মানুষ কে? ইনি নিজে ছিলেন পাপিষ্ট। সুতরাং পাপিষ্টের পুষ্টিতে জন্মগ্রহণকারী নিষ্পাপ হতে পারে না। পাপিষ্ট আদমের গোষ্ঠীতে যত নবী জন্মগ্রহণ করেছে সমস্ত নবী পাপিষ্ট অবস্থায় জন্মগ্রহণ করেছে। আপনাদের কি বিশ্বাস আদম পাপিষ্ট? গুনাদার না, গুনা। আদমকে জান্নাতে দিয়ে আল্লাহ বলেননি ওই গাছের ফল খাইও না? তারপরে খাইছিলেন কি? খান নাই? আল্লাহর নিষেধ রক্ষা হইল না, লঙ্ঘন হইল? গুনা হইল না তো কি হইল? এই ইংরেজের দালালেরা এইভাবে ভূমিকা সাজাইয়া এইভাবে প্রশ্ন করে, ইংরেজের দালালেরা এইভাবে ঘটনা সাজাইয়া এইভাবে প্রশ্ন করে। আল্লাহ আদমকে জান্নাত দিয়ে বলেছিলেন নিষিদ্ধ গাছের ফল খাবে না, শেষ পর্যন্ত আদম আল্লাহর নিষেধ রক্ষা করতে পারেননি, আল্লাহর নিষেধ লঙ্ঘন করে নিষিদ্ধ গাছের ফল খেয়েছিলেন। আল্লাহর আদেশ নিষেধ লঙ্ঘন করার নামই তো পাপ। সুতরাং আদম পাপ না করলে কি করলেন? এরকম যুক্তি কারা দেয়? খ্রিস্টানের দালালেরা। দালালদের এই কুযুক্তির জবাব দেওয়া এখানেই আপনাদের বুঝে যাওয়া দরকার। রমজান মাসের দিন দুপুরে একজন রোজাদার, তার জন্য খানা পিনা করা আল্লাহর আদেশ না নিষেধ? কিন্তু রোজাদার লোকটা রোজার কথা ভুলে গেল, রোজার কথা ভুলে গেল, রোজার কথা ভুলে গিয়ে খানা পিনা করে ফেলল। জানা থাকলে বলুন এই খানা পিনা করার দ্বারা আল্লাহর আদেশ রক্ষা হইল? রক্ষা হইল না। কিন্তু গুনা কি পরিমাণ হইল? আদেশও রক্ষা হইল না, গুনাও হইল না। খ্রিস্টানদের গুলি খাইয়া ট্যাবলেট খাইয়া যাদের মস্তক গান্ডা হইয়া গেছে এরা আল্লাহর নিষেধ লঙ্ঘন হইলেই গুনা হইয়া যায় বলে, অথচ এখানে আল্লাহর নিষেধও লঙ্ঘন হইল গুনাও হইল না। বুঝে না কেন ইংরেজের গুলি খাইয়া মস্তক গান্ডা হইয়া গেছে? তোমার মতো সাধারণ ব্যক্তি আল্লাহর নিষেধ ভুলে গিয়ে লঙ্ঘন করলেও গুনাহ হয় না। আর আদমের মতো গোটা আদম গোষ্ঠীর বাবার বাবা আল্লাহর নিষেধ, আল্লাহ বলেন ফানাসিয়া আদম, আদম ভুলে গেল। আদমের নিষিদ্ধ গাছের ফল খাওয়া সম্পর্কে আল্লাহ কোরআনে বলেন নাসিয়া আদম, আদম ভুলে গেল। নাসিয়া অর্থ জেনে শুনে না, ভুলে গেল। তুমি ভুলে গেলে গুনাহ হয় না, আদম ভুলে গেলে গুনাহ হয়। পণ্ডিতি শিখলা কোথায়? বুঝে থাকলে এবার বলুন আদম গুনাগার, এটা ইসলামের বিশুদ্ধ আকীদা না খ্রিস্টানি আকীদা? সমস্ত নবী রসুলগণ বেগুনাহ নিষ্পাপ, এটা ইসলামের বিশুদ্ধ আকীদা, এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। কিন্তু খ্রিস্টানেরা সেই বইয়ে লিখেছে কোন বই? কুরআনের আলোকে বেঁচে যাওয়ার পথ। আর আরবি নাও কুরআন, সেই বইয়ে লেখে আদম যেহেতু প্রথম মানুষ প্রথম পাপিষ্ট, এই জন্য আদমের গোষ্ঠীতে যত নবী জন্মগ্রহণ করেছে সবগুলি নবী পাপিষ্টের বরের পাপিষ্ট। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন ইচ্ছা করলেন একজন নবীকে নিষ্পাপ বানাবেন, একজন নবীকে। পাপিষ্ট আদমের গোষ্ঠীর জন্ম হইলে তো জন্মগত ভাবেই পাপিষ্ট হয়, তাহলে একজন নবী নিষ্পাপ হবেন কিভাবে? তাই আল্লাহ একজন নবীকে আদমের পুষ্টিতে জন্ম না দিয়ে আল্লাহ নিজের ঔরসে জন্ম দিলেন। একজন নবীকে আল্লাহ নিজের ঔরসে জন্ম দিলেন, আদম পুষ্টির ঔরসে জন্ম না দিয়া। তিনি হইলেন হযরত ঈসা আলাইহিসসালাম। কারা লেখেছে? স্বয়ং আল্লাহর সন্তান হওয়ার কারণে ঈসা আলাইহিসসালাম হলেন একমাত্র নিষ্পাপ নবী। তিনি পৃথিবীতে এসে দেখলেন সমস্ত মানুষ পাপিষ্ট আদমের বংশে জন্মগ্রহণ করার কারণে জন্মগত ভাবেই পাপিষ্ট। সুতরাং মানুষকে পাপ মুক্ত করার কোনো ব্যবস্থা নয়, আমি আল্লাহর পুত্র হয়ে আসলাম, অথচ পাপ মুক্ত করার কোনো ব্যবস্থা নাই। পাপ মোচনের তো একটা ব্যবস্থা করা দরকার, পাপ মুক্ত হওয়ার ব্যবস্থা নাই, পাপ মোচনের একটা ব্যবস্থা আল্লাহর পুত্র হিসাবে আমার করা দরকার। তখন তিনি তার পিতার কাছে দরখাস্ত করলেন, পিতাকে আপনাদের আকিদা মতে না, তাদের আকিদা মতে আকিদা মতে, তিনি তার পিতার কাছে আল্লাহর কাছে দরখাস্ত করলেন, আমার পিতা শত্রুদেরকে সুযোগ দাও আমাকে যেন শুলিতে চড়িয়ে হত্যা করে, এতে আমার যে কষ্ট হবে এই কষ্টটা কিয়ামত পর্যন্ত যারা যারা আমাকে তোমার পুত্র বিশ্বাস করবে তাদের জীবনের সকল পাপের কাফফারা হবে। পুত্রের দরখাস্ত পিতা মঞ্জুর করলেন, পুত্রের দরখাস্ত পিতা মঞ্জুর করলেন, শত্রুদেরকে সুযোগ দিলেন ঈসা আলাইহিসসালামকে শুলিতে চড়িয়ে হত্যা করার। শত্রুরা হযরত ঈসা আলাইহিসসালামকে শুলিতে চড়িয়ে হত্যা করার কারণে ঈসা নবী এই শুলিতে মরণ বরণের যে কষ্ট সহ্য করলেন সেই কষ্টটা কিয়ামত পর্যন্ত যারা ঈসাকে আল্লাহর পুত্র বিশ্বাস করবে তারা দুনিয়াতে ভবিষ্যতে আসার পরে যত রকমের অপরাধ করবে সকল অপরাধের কাফফারা হয়ে গেল। সুতরাং কিয়ামত পর্যন্ত যে সমস্ত মানুষের সন্তান পাপিষ্ঠ হিসেবে জন্মগ্রহণ করে দুনিয়াতে আসবে কিন্তু যিশুকে আল্লাহর পুত্র বিশ্বাস করবে এরা দুনিয়াতে যত অপরাধ করুক না কেন কাফফারা অগ্রিম হয়ে গেছে, কাফফারা অগ্রিম হয়ে গেছে। এবার বলুন যে খ্রিস্টানদেরকে তাদের ধর্ম একথা শিক্ষা দেয় যে তুমি যত অপরাধ করো সবগুলির অগ্রিম কাফফারা হয়ে গেছে, তাকে সন্ত্রাসী হওয়ার থেকে ফিরাবে কে? সুতরাং খ্রিস্টানদেরকে তাদের ধর্ম বিশ্বাস সন্ত্রাসী বানায়, খ্রিস্টানদেরকে তাদের ধর্ম বিশ্বাস সন্ত্রাসী বানায়। এই জঘন্যতম ধরনের বিশ্বাসই আমেরিকার সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ, কেমন ধর্ম এটা, জঘন্যতম, এই জঘন্যতম ধর্মের বিশ্বাসী আমেরিকার সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ ইরাকের উপর হামলা করে বসল যে অপরাধের সুতায়, অপরাধে না অপরাধের সুতায়, অপরাধ প্রমাণিত হয়েছে না একশবার মিথ্যা আসাদগ্রস্ত হয়েছে। তাহলে বলুন ইরাকের উপর বুশের বাহিনীর হামলা দোষীদের উপর, আবার বলুন সন্ত্রাসের ডেফিনেশন কি? দল বেঁধে অস্ত্র নিয়ে দোষীর উপর হামলা করা নির্দোষ। আমেরিকার থেকে বাহিনী ইরাক গেল একা একা না দল বেঁধে, খালি হাত না অস্ত্র দিয়ে হামলা করলো দোষীর উপর না নির্দোষ? এবার কি হইল? সুতরাং আমেরিকার সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ বর্তমান বিশ্বের শীর্ষ সন্ত্রাসী, সারা দুনিয়ার সমস্ত সন্ত্রাসের হেড অফিস হোয়াইট হাউস, সারা বিশ্বের সমস্ত সন্ত্রাসের হেড অফিস হোয়াইট হাউস, আমেরিকার সেই জঘন্যতম ধর্মে বিশ্বাসীরা ডাইরেক্ট জাহান্নামে যাওয়ার রাস্তা পাচ্ছিল না, এবার ইরাক পাঠিয়ে দিল আমেরিকা টু জাহান্নাম ভায়া ইরাক, আমেরিকা টু জাহান্নাম ভায়া ইরাক, ইরাকের ভায়া সারা জাহান্নামে তাড়াতাড়ি যেতে পারে না, ইরাকে যায় আর জাহান্নামে পৌঁছায়, ইরাকে যায় আর জাহান্নামে পৌঁছায়। বুশের ব্রেইনে কি এতটুকু বিবেক নাই যেহেতু আমার হামলাটা অন্যায় হয়েছে সমস্ত ক্ষতিপূরণ দিয়ে ক্ষমা প্রার্থনা করি, এতটুকু বিবেক নাই আছে? বিবেক কাজ করে না কেন? তার ধর্ম বিশ্বাস অপরাধ যা ভাড়া করো ক্ষমা চাওয়ার কোনো দরকার নাই, ক্ষতিপূরণের দরকার নাই, কাফফারা আগেই হয়ে গেছে। সুতরাং বুশকে কে বিশ্ব সন্ত্রাস বানাইলো? মুসকে মুসের ধর্ম বিশ্বাস সন্ত্রাস বানাইল, মুসলমানকে তাদের কোরআন সন্ত্রাসী হতে দেয় না। কারণ কোরআন শরীফের সূরা মায়েদার 33 নম্বর আয়াতে আল্লাহ বলেন, সন্ত্রাসীরা আল্লাহর দুশ্মন, আল্লাহর রাসূলের দুশ্মন। এইটা কথা পরিষ্কার হইল কিনা দেখ। খ্রিস্টানদেরকে তাদের ধর্ম বিশ্বাস সন্ত্রাসী বানায়, মুসলমানদেরকে তাদের ধর্মগ্রন্থ সন্ত্রাসী হতে দেয় না। বাকি রইল সেই বইয়েদের লেখল, ঈসা আলাইহিসসালামকে শত্রুরা সুলিতে চড়িয়ে হত্যা করেছে, তার বাস্তবতা কত? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেন, ওয়ামা কাতালুহু ওয়ামা সলাবুহু ওয়ালাকিন সুব্বিহা লাহুম। শত্রুরা ঈসা নবীকে হত্যাও করতে পারেনি, সুনিতেও চড়াতে পারেনি, বরং তাদেরকে আল্লাহর পক্ষ থেকে ধাঁধায় ফেলা হয়েছে। শত্রুরা ঈসা নবীকে সুনিতে চড়াতে পেরেছিল, হত্যা করতে পেরেছিল না? ধাঁধায় পড়েছে। ধাঁধা কি? শত্রুরা হযরত ঈসা আলাইহিসসালাম একা একা যে ঘরে ছিলেন সেই ঘরে প্রবেশ করেছিল তাকে হত্যা করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন তাৎক্ষণিকভাবে ঈসা আলাইহিসসালামকে মরণ বাকি রেখে সশরীরে জিন্দা অবস্থায় আসমানে উঠিয়ে দিল। এমনভাবে আল্লাহ বলেন, ইয কালাল্লাহু ইয়া ঈসা ইন্নি মুতাওয়াফ্ফিকা ওয়া রাফিউকা ইলাইয়া। স্মরণ করো সেদিনের ঘটনা যেদিন আল্লাহ পাক রব্বুল আলামিন শত্রু কবলিত ঈসা আলাইহিসসালামকে বলেছিলেন, হে ঈসা, এই শত্রুদের কবল থেকে তোমাকে রক্ষা করার জন্য তোমাকে এক্ষুনি সশরীরে জিন্দ অবস্থায় আমি আসমানে উঠিয়ে নিচ্ছি, আর মরণের কাজ সমাধা করার জন্য ভবিষ্যতে দুনিয়াতে পাঠাও। এই বলে আল্লাহ ঈসা আলাইহিসসালামকে শত্রু কবলিত অবস্থায় সশরীরে জিন্দ অবস্থায় আসমানে উঠিয়ে নিলেন। আর শত্রুদের যে সর্দার সর্বপ্রথম ঈসা নবীর ঘরে প্রবেশ করেছিল তার চেহারা দেখে আল্লাহ হুবহু ঈসা আলাইহিসের চেহারার মতো করে দিলেন। এবার বলেন, কিষণ দিক থেকে যারা ঘরে প্রবেশ করলো, প্রবেশ করে কাকে পাইল? সর্দারকে। কার আকৃতিতে? ঈসার আকৃতি। সর্দার তালাশ করার দরকার মানে করিনি, ঈসা নবীর চেহারা দেখে তাকে ইচ্ছা মতো হত্যা করলো। হত্যা করার পরে খবর হইল সর্দার গেল কোথায়। শরীর দেখে একদল বলে সর্দার হত্যা করেছ, চেহারা দেখে আরেকদল বলে সর্দার হত্যা করলে ঈসা গেল কোথায়, আরেকদল বলে ঈসাকে হত্যা করে দেখলে সর্দার গেল কোথায়। এই যে ধাঁধায় পড়লো, ঈসা হত্যা করলো না সর্দার হত্যা করলো, অমীমাংসিত হয়ে গেল খ্রিস্টানদের সমাজে। সেই অমীমাংসিত ঘটনার দিকে ইঙ্গিত করে আল্লাহ বলেন, ওয়ালাকিন সুব্বিহালাহ, ঈসাকে তারা হত্যাও করতে পারেনি, সুলিতেও চড়াতে পারেনি, বরং আল্লাহর পক্ষ থেকে আল্লাহর কুদরতি ব্যবস্থায় তাদেরকে ধাঁধায় ফেলা হয়েছে। তাহলে ঈসা নবী সুলি কাটতে সুলিতে চড়ে মরণ বরণ করেছেন, তাকে যারা আল্লাহর পুত্র বিশ্বাস করবে তাদের সকল পাপের অগ্রিম কাফফারা দেওয়ার জন্য, কথাটা ধর্মীয় কথা না গাঞ্জা ঘুরি কথা? এই গাঞ্জা ঘুরি কথা বিশ্বাস করার নাম কৃষ্ণ ধর্ম। এই গাঞ্জা ঘুরি কথা বিশ্বাস করার নাম। সুতরাং যে খ্রিস্টানেরা গাঞ্জা ঘুরি কথাকে ধর্ম মনে করে, এই খ্রিস্টানেরা বিশ্ব সন্ত্রাসী না হয়ে পারে না। এবার বলেন, খ্রিস্টানদেরকে কে সন্ত্রাসী বানায়? তাদের ধর্ম বিশ্বাস তাদেরকে সন্ত্রাসী বানায়। মুসলমানদেরকে কে সন্ত্রাসী হতে দেয় না? মুসলমানদেরকে আল কোরআন সন্ত্রাসী হতে দেয় না। পবিত্র কোরআনের সূরায়ে মায়েদার 33 নম্বর আয়াতে আল্লাহ বলেন, সন্ত্রাসীরা আল্লাহর দুশ্মন, আল্লাহর রসুলের দুশ্মন। কে সন্ত্রাসীরা? কার দুশ্মন? আল্লাহর রসুল। আল্লাহর দুশ্মন, আল্লাহর রসুলের দুশ্মন। শুধু দেশের দুশ্মন নয়, শুধু দেশবাসীর দুশ্মন নয়, শুধু মানবতার দুশ্মন নয়, শুধু মুসলমানের দুশ্মন নয়, শুধু সরকারের দুশ্মন নয়, শুধু জনগণের দুশ্মন নয়। আল্লাহ বলেন, সন্ত্রাসীরা আল্লাহর দুশ্মন, আল্লাহর রসুলের দুশ্মন। এবার রাসূলের দরবারে যে সন্ত্রাসীদলকে গ্রেফতার করে আনা হইল, মনে আছে কথা? এদেরকে কি শাস্তি দিতে হবে তা বর্ণনা করে আল্লাহ কোন সূরার কত নম্বর আয়াত নাযিল করলেন? সূরা মায়েদার 33 নম্বর আয়াত নাযিল। আয়াতে আল্লাহ বলেন, সন্ত্রাসীদের কর্মকাণ্ড চার প্রকার, সন্ত্রাসীদের কর্মকাণ্ড চার প্রকার। এক প্রকার, যে সমস্ত সন্ত্রাসীরা হামলা চালিয়ে লুকো হত্যা করল, সম্পদ লুণ্ঠন করল, হত্যাও করল লুণ্ঠন করল, এটা হলো এক প্রকার সন্ত্রাসী কর্মকাণ্ড। দ্বিতীয় প্রকার, দ্বিতীয় প্রকার, যে সমস্ত সন্ত্রাসীরা শুধু হত্যা করল লুণ্ঠন নয়, তৃতীয় প্রকার, যে সমস্ত সন্ত্রাসীরা শুধু লুণ্ঠন করল হত্যা নয়, তৃতীয় প্রকার, চতুর্থ প্রকার, হত্যা লুণ্ঠন কোনটাই করতে পারল না কিন্তু হামলা চালিয়েছিল। বুঝে থাকলে বলুন, সন্ত্রাসী কর্মকাণ্ডকে আল্লাহ সূরা মায়েদার 33 নম্বর আয়াতে কত ভাগে বিভক্ত করেছেন? এক নম্বর, খুন করল লুণ্ঠন করল, দুই নম্বর, শুধু খুন করল লুণ্ঠন নয়, তিন নম্বর, শুধু লুণ্ঠন করল খুন নয়, চার নম্বর, খুন লুণ্ঠন কোনটাই করতে পারেনি কিন্তু হামলা করেছিল। বুঝে থাকলে বলুন, সন্ত্রাসী কর্মকাণ্ড কত প্রকার? সন্ত্রাস দমন, সন্ত্রাস দমন যারা বসে এদের বাপ দাদা 14 গোষ্ঠী বলতে পারবে না সন্ত্রাসী কর্মকাণ্ড কত প্রকার। বলুন, কুরআন আমাদের কি শিক্ষা দিল সন্ত্রাসী কর্মকাণ্ড কত প্রকার? এক নম্বর খুন লুণ্ঠন উভয়টা, দুই নম্বর শুধু খুন, তিন নম্বর শুধু লুণ্ঠন, চার নম্বর শুধু হামলা, চার নম্বর শুধু হামলা, মনে থাকবে? এক নম্বর খুন লুণ্ঠন, দুই নম্বর শুধু খুন, তিন নম্বর শুধু লুণ্ঠন, চার নম্বর শুধু হামলা। এবার আল্লাহ বলেন, হে সরকার, সন্ত্রাস দমন ব্যবস্থার দায়িত্ব কার? সরকারের। হে সরকার, যে সমস্ত সন্ত্রাসীরা প্রথম প্রকার অপরাধ করেছে, অর্থাৎ খুন লুণ্ঠন উভয়টা করেছে, এদেরকে সদল বলে শুনিতে চড়িয়ে হত্যা করো। সন্ত্রাসী দলের কোনো একটা সদস্য যদি কোনো নিরীহ মানুষ হত্যা করে থাকে, তাহলে তাকে সহ তার দলের সবগুলি সদস্যকে হত্যা করো। নিরীহ মানুষ খুন করলো একজন, আল্লাহ বলেন তার দলের সবাইকে হত্যা করো। সাধারণ খুনের এইরকম বিচার হয়? আগে বলেছি, সাধারণ খুনের বিচার শুধু খুনিকে হত্যা করো, আর সন্ত্রাসের বিচার যে সন্ত্রাসী দলের একটা সদস্য কোনো মানুষ খুন করেছে, আল্লাহ বলেন সূরা মায়েদার 33 নম্বর আয়াতে তার দলের সবগুলি সদস্যকে হত্যা করো। কারণ সন্ত্রাসী দলের একটা সদস্য যে কোনো নিরীহ মানুষ খুন করলো, একা বলে না দলের বলে, সুতরাং তার দল খুনের জন্য দায়ী, দলের সবাইকে হত্যা করো। সন্ত্রাসী, প্রথম প্রকার সন্ত্রাসী কর্মকাণ্ড খুন লুণ্ঠন উভয়টা করে থাকলে সন্ত্রাসীদের দলের সবাইকে শুনিকে ছড়িয়ে হত্যা করো। কে করবে? সরকার। দ্বিতীয় কর্মকাণ্ড যে সন্ত্রাসী দলের কেউ করেছে, শুধু খুন করেছে লুণ্ঠন নয়, আল্লাহ সরকারকে বলেন তার দলের সবগুলি সদস্যকে স্বাভাবিকভাবে হত্যা করো, শুনিতে চড়িয়ে নয়। তৃতীয় প্রকার অপরাধ, সন্ত্রাসী দলের কোন সদস্য করে থাকলে, অর্থাৎ লুণ্ঠন করেছে খুন নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন সরকারকে বলেন তার দলের সবগুলি সদস্যের এক পাশের হাত আর এক পাশের পা কেটে দাও, সারা জীবন ভোর যেন সে অতীতকালে সন্ত্রাসী ছিল এই মর্মে চিহ্নিত হয়ে থাকে। কত প্রকার গেল? চতুর্থ প্রকার সন্ত্রাসী কর্মকাণ্ড, খুনও করল না লুণ্ঠনও করল না, কিন্তু দল বেঁধে অস্ত্র নিয়ে নিরীহের উপর হামলা ছাড়িয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এদেরকে সদল বলে জেলখানায় বন্দী করে দাও, সদল বলে জেলখানায় বন্দী করে দাও। সূরা মায়েদার 33 নম্বর আয়াতের মর্মটা বুঝে থাকলে এবার বলুন, যে দেশের সরকার সন্ত্রাসীদেরকে এভাবে দমন ব্যবস্থা গ্রহণ করবে, এই দেশে আরো নতুন ভাবে কোন সন্ত্রাসী উৎপাদন হওয়ার সুযোগ থাকবে? এই জন্য সন্ত্রাস দমনের ব্যবস্থা একমাত্র কোরআন ছাড়া আর কোন বিকল্প না। এবার আমার একটা ওয়াদা ছিল, 13 বছরের মক্কি জিন্দেগিতে আল্লাহর রাসূল কি করেছিল, এক তরফা ভাবে শুধু সন্ত্রাসী হামলা সহ্য করেছিলেন, দমন নয়। 10 বছরের মাদানী জিন্দেগিতে সন্ত্রাস দমন করে বিশ্বটাকে সন্ত্রাস মুক্ত রূপে করে ফেলে দুনিয়ার থেকে বিদায় হয়েছিলেন। আমার ওয়াদা ছিল 13 বছরের মক্কি জিন্দেগিতে একতরফাভাবে সন্ত্রাস সহ্য করলেন কেন, তখন দমন করলেন না কেন? আর 10 বছরের মাদানী জিন্দেগিতে সন্ত্রাস সহ্য করলেন না কেন, দমন করতে গেলেন কেন, এবং দমন ব্যবস্থাটা কি ছিল? মহানবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে ওহী প্রাপ্ত হওয়ার পর থেকে যখন সত্য ধর্মের দাওয়াত দিতে বের হলেন, জীবন ইতিহাসে লেখা আছে মুহাম্মদ রাসূলুল্লাহ বেশি লোকের সমাগম হতো বাজারে, অল্প সময়ে বেশি লোককে দাওয়াত দেওয়ার সুযোগ হইত। এজন্য রাসূল বাজারে যাইতেন, গিয়া বলতেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহু, হে লোক সকল লা ইলাহা ইল্লাল্লাহ স্বীকার করো, সফল হয়ে যাবে। আবু জাহাল দল বল নিয়ে রাসূলের সাথে সাথে যেত, বাজারের লোকদেরকে সাথে সাথে বলতো, হে বাজারের লোকেরা মুহাম্মাদের কথা শুনবা না, মুহাম্মদ পাগল। একদিকে রাসূল বলতেছেন লা ইলাহা ইল্লাল্লাহ গ্রহণ করো যদি সফল হতে চাও, অপরদিকে আবু জাহাল দল বল মিয়া বলতো মুহাম্মাদের কথা শুনবা না, মুহাম্মদ পাগল। রাসূল সেদিকে ভ্রুক্ষেপ করতেন না, বিন্দু মাত্র লক্ষ্য করতেন না, দাওয়াত দিতেই থাকতেন। তখন আবু জাহাল দল বল মিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহর পায়ে থুপ নিক্ষেপ করতে থাকতেন, তাতেও রাসূল ভ্রুক্ষেপ করতেন না, দাওয়াত দিতেই থাকতেন। তখন থুকে ভিজা শরীরে আবু জাহাল তার দল বল মিয়া পথের বালু নিক্ষেপ করতে থাকে। এর দ্বারাও যখন রাসূলকে দাওয়াত থেকে ফিরাতে পারত না, তখন আবু জাহাল দল বল মিয়া রাসুলের গায়ে ঢিল নিক্ষেপ করতে থাকে। এর দ্বারাও যখন রাসুলের শরীর জখম হয়ে ক্ষতবিক্ষত হয়ে রক্তে লাল হয়ে যেত, কিন্তু প্রতিবাদ করতেন না, প্রতিশোধ নিতেন না, শুধু দাওয়াতেই দিতেন, একতরফা হামলা সহ্য করতেন, তখন আবু জাহাল বল বল নিয়ে রাসুলের গলায় গামছা বেঁধে বাজারের অলিতে গলিতে রাস্তায় ফেলে টানা হত্যা করত। এভাবে একতরফা জুলুম নির্যাতন সহ্য করার ফলে 13 বছরের মক্কি জিন্দেগিতে যারা ইসলাম গ্রহণ করেছিলেন তাদের মধ্যে একজনের নাম ছিল হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু। কেন ইসলাম গ্রহণ করলেন? সেই অপরাধে মক্কার সন্ত্রাসীরা হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মরুভূমির উত্তপ্ত বালুর মধ্যে চিত করে ফেলে বুকের উপর বিশাল পাথর চাপা দিয়ে রক্ত যেন নড়াচড়া করতে না পারে। এদের মধ্যে আরেকজন ছিলেন হযরত খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। তিনি একমাত্র ইসলাম ধর্ম গ্রহণ করার অপরাধে মক্কার সন্ত্রাসীরা তার গায়ে আগুনে পুরা তপ্ত কাল লোহার খণ্ড তার গায়ে চেপে রাখত। এই সমস্ত নিরীহ মুসলমানদের মধ্যে একজন বৃদ্ধা মহিলা ছিলেন হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। শুধুমাত্র ইসলাম ধর্ম গ্রহণ করার অপরাধে মক্কার শীর্ষ সন্ত্রাসী আবু জাহাল বর্ষা হাতে নিয়ে বৃদ্ধা মহিলা সুমাইয়ার লজ্জাস্থানে আঘাত করে শহীদ করেছিল। অস্ত্র ব্যবহার করলো কিনা, দল ছিল কিনা, নির্দোষের উপর হামলা করলো কিনা, সন্ত্রাসের প্রতিবাদ করলেন, প্রতিরোধ করলেন, না একতরফা সহ্য করলেন? এভাবে আল্লাহর রাসূল দীর্ঘ 13 বছরের মক্কি জিন্দেগি নিরীহ সঙ্গী সাথী নিয়ে একতরফাভাবে দীর্ঘ 13 বছর সন্ত্রাসীদের হামলা সহ্য করেছেন। কেন? 13 বছরের মক্কি জিন্দেগিতে রাসুলের কোন সরকার ছিল না, সন্ত্রাস দমনের দায়িত্ব সরকারের। এবার বুঝে থাকলে বলুন, দীর্ঘ 13 বছর আল্লাহ রসুল সন্ত্রাস সহ্য করলেন, দমন করলেন না, কেন? রসুলের কোন সরকার ছিল না, আর সন্ত্রাস দমনের দায়িত্ব সরকারের। ইজরত করে মদিনায় যাওয়ার সাথে সাথেই রাসুল সরকার গঠন করলেন। কি গঠন করলেন? সরকার। এবার আল্লাহ নির্দেশ দিলেন, এবার তোমার দায়িত্ব শুধু সন্ত্রাস সহ্য করা নয়, এবার তোমার দায়িত্ব সন্ত্রাস দমন করা। বুঝতে পারছেন আজকে? মক্কি জিন্দেগিতে সন্ত্রাস সইলেন কেন, আর মদিনী জিন্দেগিতে সন্ত্রাস দমন করতে গেলেন কেন? বুঝতে পারছেন? এবার শুনো, এই সন্ত্রাস প্রথমত দুই প্রকার, একটা অস্ত্র সন্ত্রাস আর একটা তথ্য সন্ত্রাস। মুসলমানদের উপর হামলা করার নাম অস্ত্র সন্ত্রাস, সত্য ধর্ম ইসলামের বিরুদ্ধে অপপ্রচার চালাবার নাম তথ্য সন্ত্রাস। মুসলমানদের উপর হামলা করার নাম ইসলামের বিরুদ্ধে অপপ্রচারের নাম তথ্য সন্ত্রাস। এই উভয় প্রকার সন্ত্রাসী আবার দুই প্রকার, জাতীয় সন্ত্রাসী, আন্তর্জাতিক সন্ত্রাসী। জাতীয় সন্ত্রাসী, আন্তর্জাতিক সন্ত্রাসী। এই জাতীয় সন্ত্রাসী এবং আন্তর্জাতিক সন্ত্রাসী উভয় সন্ত্রাসী দলকে সরকারের বাহিনী গ্রেফতার করে যদি আদালতে হাজির করতে সক্ষম হয়, তাহলে সূরা মায়েদার 33 নম্বর আয়াতের বিধান মতে তাদের শাস্তি হবে। আর কোন সন্ত্রাসীকে সরকারের বাহিনী গ্রেফতার করে আদালতে হাজির করতে যদি সক্ষম না হয়, বরং সরকারের বাহিনী সন্ত্রাসীদেরকে গ্রেফতার করতে গেলে সন্ত্রাসীরা অস্ত্র নিয়ে সরকারি বাহিনীর মোকাবেলার জন্য দাঁড়িয়ে যায়, তখন সন্ত্রাস দমন ব্যবস্থা আদালতে নয়, তখন সন্ত্রাস দমন ব্যবস্থা যুদ্ধের ময়দান। তখন সরকারের দায়িত্ব হয় পুলিশ বাহিনী পিছু হটাও, সেনাবাহিনী আগে বাড়াও। যদি সন্ত্রাসীরা গ্রেফতার হতে রাজি না হয়, আদালতে হাজির হতে না রাজি না হয়, সন্ত্রাসীরা যদি পুলিশের হাতে গড়ানা দিয়ে পুলিশের মোকাবেলার জন্য অস্ত্র নিয়ে দাঁড়িয়ে যায়, তখন সন্ত্রাস দমন ব্যবস্থা আদালতে না যুদ্ধের ময়দানে? এই যুদ্ধের ময়দানে সন্ত্রাস দমনের যে ব্যবস্থা, এইটাকে ইসলামের পরিভাষায় জেহাদ বলা হয়। সুতরাং জেহাদের নাম সন্ত্রাস নয়, সন্ত্রাসের নাম জেহাদ নয়। সন্ত্রাস হলো অপরাধ, জেহাদ হলো তার দমন ব্যবস্থা। মহতরম হাজিরিন, মোহাম্মদ রাসূলুল্লাহ হিজরত করে মদিনা শরীফ যাওয়ার পরে সরকার বিহীন রইলেন না সরকার গঠন করলেন? এবার সন্ত্রাস সহ্য করার বিধান না দমন করার বিধান? দুই বছর যাইতে না যাইতেই মক্কার শীর্ষ সন্ত্রাসী আবু জাহাল 950 সন্ত্রাসী বাহিনী নিয়ে মদিনায় হামলা করার জন্য রওনা হয়ে গেল। এবার জাতীয় সন্ত্রাসী হইল না আন্তর্জাতিক হইল? এক দেশে না আরেক দেশে। সন্ত্রাসী দল যদি নিজের দেশের ভিতরে হামলা চালায়, এটাকে ন্যাশনাল টেরোরিস্ট বলা হয়। আর সন্ত্রাসী দল যদি ভিন্ন দেশে গিয়ে আন্তর হামলা চালায়, এই সন্ত্রাসী দলকে ইন্টারন্যাশনাল টেরোরিস্ট বলা হয়। আবু জাহাল যখন ইন্টারন্যাশনাল টেরোরিজম পরিচালনা করার জন্য মক্কা থেকে 950 বাহিনী নিয়ে মদিনায় রওনা হয়ে গেল, আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দেশ দিলেন, 13 বছর সহ্য করছেন, সরকার ছিল না আপনার, এখন আপনার সরকার আছে, এবার সহ্য করা নয়, এই সন্ত্রাসী বাহিনী মক্কা থেকে আসতেছে, দমন করার জন্য যুদ্ধের ময়দানে বের হয়ে যাও। আল্লাহ রাসূল 313 জন নিরীহ মুসলমান নিয়ে বের হয়ে মক্কা থেকে আগত সন্ত্রাসী দলের সরদারের নাম, বাহিনীর সংখ্যা, মদিনার থেকে রাসূল দমনের জন্য বের হলেন, বলেন জনশক্তি, রণশক্তি, অস্ত্র শক্তি কোন পক্ষে? সন্ত্রাসীদের পক্ষে। জনশক্তি সন্ত্রাসীদের পক্ষে, অস্ত্র শক্তি সন্ত্রাসীদের পক্ষে, রণশক্তি সন্ত্রাসীদের পক্ষে। মুহাম্মদ রাসূলের পক্ষে জনশক্তি নাই মাত্র 313, অস্ত্র শক্তি নাই নামকে অর্থে কিছু অস্ত্র মাত্র, তাদের মোকাবেলায় কিছুই নয়, রণশক্তি বলতে কিছুই নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ভয় পাবার কোনো কারণ নাই। আপনি যতই আপনি যতই নিরীহ হন না কেন, আপনি যতই নিরস্ত্র হন না কেন, আপনার লোক সংখ্যা যতই কম হোক না কেন, আমি 5000 ফিরিস্তা পাঠিয়ে সন্ত্রান্ত মানে আপনাকে সাহায্য করবো। বদরের প্রান্তরায় উবাইদুল মুখোমুখি হইল, এইটাই ইসলামের সর্বপ্রথম জেহাদ। বুঝে থাকলে বলুন, ইসলামের জেহাদ বিধান সন্ত্রাস পরিচালনার জন্য না একমাত্র সন্ত্রাস দমন ব্যবস্থা, কিন্তু বিশ্ব সন্ত্রাসী কুচক্রীরা জেহাদ চললে যেহেতু সন্ত্রাস চালানো যাবে না, এই জন্য ইসলামের পবিত্র জেহাদ বিধানের বিরুদ্ধে তত্ত্ব সন্ত্রাস চালাচ্ছে, জেহাদকে সন্ত্রাস বলে আখ্যায়িত করার নামে। সরকার গঠন করলেন সর্বপ্রথম সন্ত্রাস দমন ব্যবস্থা বদরের জেহাদ, সর্বপ্রথম সন্ত্রাস দমন ব্যবস্থা বদরের জেহাদ। এইভাবে অধিকাংশ ঐতিহাসিকদের মতে 66টা জেহাদ পরিচালনার মাধ্যমে 10 বছরের মাদানি জিন্দিগিতে আল্লাহ রসুল গোটা বিশ্বটাকে সন্ত্রাস মুক্ত করে করে আল্লাহ রসুল দুনিয়ার থেকে বিদায় হয়েছে। আল্লাহ আপনাদের আমাদের সবাইকে সন্ত্রাস বুঝার, সন্ত্রাস দমন ব্যবস্থা বুঝার, সন্ত্রাস দমনে সক্ষম হওয়ার সৌভাগ্য দান করুন। সবাই বলুন আমি চরমোনাইয়ের বিশ্বমুদুর দান আপনারা কাত হোক। আপনাদের সম্মুখে বসা আছেন, দেখতে পাচ্ছেন, আমি আশা করবো তিনি আপনাদেরকে নিয়ে দোয়া করবেন। মূল্যবান নসিহত করা না করা সেটা, তার মধ্যে আমি তার কাছে হস্তান্তর করলাম।